এই মাদ্রাসার মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, এটা অত্যন্ত সুখের বিষয়। যখন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানগুলো ওদের দেশে যেরকম স্বামী থাকে এক ক্লাবে একজন পুরুষকে নিয়ে মহিলাকে নিয়ে, স্ত্রী থাকে আর এক ক্লাবে আরেকজন পুরুষকে নিয়ে, এমনকি স্ত্রী যখন পুরুষ বন্ধু তার বাড়িতে বেড়াতে আসে তখন স্বামীকে বলে তুমি আর এক ঘরে গিয়ে থাকো, স্বামী যদি বাধা দেয় তাহলে সে পুলিশ ডেকে স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করে দেয়। ওদের দেশে কোন সন্তানের বাপের পরিচয় খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের প্রতি এদের দৃষ্টি পড়েছে, এখানে মেয়ে লোকেরা স্বামীর খেদমত করে, মেয়ে লোকেরা পর্দা করে চলে, মেয়ে লোকেরা বাচ্চা কোলে নিয়ে তারপরে আল্লাহ আল্লাহ শিখায়। মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য মানুষেরা যেরকম ভাবে মুরগির ফার্ম করে, মানুষেরা যেরকম গাভীর ফার্ম করে, ঠিক বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানেরা এই বাংলাদেশে নারীদের ফার্ম করা শুরু করেছে। কারণ ওরা জানে মানুষ মুরগির ফার্ম করে, মুরগার ফার্ম পাগলও করে না, কারণ মুরগি ডিম দেয় বাচ্চা হয়। মানুষ গাভীর ফার্ম করে কারণ গাভীতে বাচ্চা দেয়, গাভী দুধ দেয়। ঠিক মেয়ে লোকদেরকে যদি ধ্বংস করা যায়, মেয়ে লোকদের মধ্যে যদি ইসলাম বিদ্বেষী লোক তৈরি করা যায়, তাহলে এই দেশ থেকে ইসলামকে বিদায় করা খুব সহজ হবে। মেয়ে লোকেরা বাচ্চাকে কোলে নিয়ে আর কালেমাতুস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবে না, তারা আল্লাহ আল্লাহ শিখাবে না। সেজন্য হাজার হাজার এনজিওদেরকে লেলিয়ে দেওয়া হল বাংলাদেশের বুকে, তোমরা বাংলাদেশের নারীদের সমিতি করে তাদেরকে সুদে টাকা দাও, এক গুলিতে দুই শিকার করো। একদিকে সুদ যে জাতির মধ্যে ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরায়ে বাকারার 289 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ফাদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো। ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, আল্লাহর হুকুম জানার পরেও যদি সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? ইহুদি খ্রিস্টান জগৎ কোরআনুল কারীমের আয়াত পড়ে দেখল, যদি মুসলমানদেরকে সুদের মধ্যে জড়িয়ে দেওয়া যায়, ওদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়া যায়, ওরা তাহলে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে, ওদেরকে আমাদের আর কোনো অস্ত্র ব্যবহার করার দরকার হবে না। এজন্য নারীদের মাধ্যমে ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়ার পায়তারা করা হল। এজন্য গ্রামীণ ব্যাংক, আশা, আরো কত রকমের ব্রাক এনজিওগুলোকে ছড়িয়ে দেওয়া হল। ওরা যখন এদের নীল নকশা অনুযায়ী মেয়েদেরকে বেপর্দা করতে পারল, নারীদেরকে ঘর ছাড়া করতে পারল, স্বামী স্ত্রী গণ্ডগোল লাগাতে পারল, এরকম ভাবে ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে গোটা মুসলিম উম্মাকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিল, তখন আবার তাদেরকে ডেকে একটা পুরস্কার দিল। সেই পুরস্কারের নাম কি? ডক্টর ইউনুস সাহেবকে যে পুরস্কার দিয়েছে সে পুরস্কারের নাম কি? নোবেল শান্তি পুরস্কার, এটা নোবেল শান্তি পুরস্কার নয়, বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহ দ্রোহী বানাবার জন্য, আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এই জাতির ঘরে ঘরে সুদ ঢুকে দেওয়ার মতো একটা বড় শয়তানের নকশা বাস্তবায়ন করতে পেরেছে, সেজন্য শয়তান তথা তাগুতের বড় পুরস্কারের নাম হচ্ছে নোবেল পুরস্কার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহর গোলামী করার জন্য। কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামী করার জন্য। আমার গোলামী করবে তারা, গোলামী করবে খালি মসজিদে না সব জায়গায়, আল্লাহর গোলামী করব আমরা নিজের মন গড়ার তরিকায়, না আল্লাহর হুকুম মতো রসুলের তরিকায়। যদি কেউ মন গড়া করে তাহলে কি সেটা এবাদত হবে না আরো দুশ্মনী হবে? আমরা জোহরের নামাজ ফরজ কয় রাকাত পড়ি? চার রাকাত। আসর কয় রাকাত? এশা কয় রাকাত? যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজকে চিন্তা করে তিন রাকাত কেন পড়বে, এটাকেও চার রাকাত পড়ি নামাজ হবে? কেন হবে না? অসুবিধা কি? আমার দেশে একটা কথা খুব বেশি বলে মানুষে, অসুবিধা কি? বেদাত যখন করে, আমরা যখন কোরআন হাদিস দিয়ে কথা বলি যে কোরআন হাদিসে নেই, তখন বলে যে অসুবিধা কি? ও আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, মাগরিবের নামাজ যদি চার রাকাত পড়ে অসুবিধা কি? একটা রাকাত বাড়বে, একটা রুকু বাড়বে, দুইটা সেজদা বাড়বে। রুকুতে গিয়ে আমি আমার বাপদাদার তসবিও পড়ব না, আল্লাহর তসবি পড়ব, সুবহান রব্বিল আযীম, সেজদায় গিয়ে সুবহান রব্বিল আলা পড়ব। তারপরেও যদি মুফতি সাহেবের কাছে যাওয়া হয়, নামাজ হয়েছে না বাতিল? কেন বাতিল হবে, অসুবিধা কি? অমুসলমান বুঝতে হবে, আমার আগে তাফাজ্জুল কাজী সাহেব বয়ান করেছেন যে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আজকে অশান্তি। আমি দেখাবো এখন বাকি অংশ। আল্লাহর হুকুম যুগে যুগে অমান্য করেছে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এক শ্রেণীর হচ্ছে যুগে যুগে শাসক গোষ্ঠী, আর এক শ্রেণীর হচ্ছে আলেম গোষ্ঠী। তবে সব আলেম না, একটু পরে আসবেন ইনশাআল্লাহ। প্রথম গুরু, যুগে যুগে নবীরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ালো তৎকালীন সামরিক শক্তির অধিকারী, সরকারি ক্ষমতার অধিকারী ফেরাউন নামক একজন লোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দাওয়াত পেশ করা শুরু করলেন, তার বিরুদ্ধে যে ব্যক্তি দাঁড়াইল সেও শাসক নামরুদ। আমাদের নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার বিরুদ্ধে তৎকালীন শাসকরা বিরোধিতা করল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ মক্কার সব নেতারা তার বিরুদ্ধে লেগে গেল। এমনি ভাবে বর্তমান যুগে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহর আইনকে শাসক গোষ্ঠী বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চুরির হাত বিধান দিয়েছেন চুরি বন্ধ করার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমুক্তা গাছার মানুষেরা চোরের জন্য দরজা বন্ধ করে ঘুমাতে পারো না, অসহ্য লাগে। শুনে রেখো, আমি কোরআন থেকে বিধান দিচ্ছি, আল্লাহ বিধান দিচ্ছি। বিধান দিচ্ছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে তাহলে ওর হাতটা কেটে ফেলে দাও, আইনটা দিয়েছেন কে? এই আইন যদি বাস্তবায়ন করো তাহলে তোমাদের সমাজে চোর থাকবে না, চুরি বন্ধ হবে। অমুসলমান, আল্লাহর আইন কি আছে? চোরের হাত কাটা বিধান কি আছে? আল্লাহর বিধান বাতিল করার ক্ষমতা কারো আছে? আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো, একজন ইহুদি আর একজন মুসলিমদের মধ্যে ঝগড়া হল। আল্লাহর নবী উভয় পক্ষের রায় শুনে ইহুদির পক্ষে উভয় পক্ষের বক্তব্য শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, দেখলেন যেটা ইহুদির অধিকার। আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানটা মানতে পারল না। চিন্তা করল ওমর, আল্লাহর আইনের ব্যাপারে কঠোর, কাফেরদের বিরুদ্ধে কঠোর, ওমরের কাছে যদি বিচারটা আপিল করি, সানি করাই, হয়তো ওমর, আমি মুসলমান যেহেতু আমার পক্ষে রায় দিব, খ্রিস্টান ইহুদি ওর পক্ষে রায় দিবে না। এই জন্য ইহুদিকে বলল চলো আমরা ওমরের কাছে গিয়ে বিচারটা একটু সানি করাবো, একটু আপিল করব। ইহুদি চিন্তা করল যেই নবী ন্যায় বিচার করে, ওই নবীর শিষ্যরাও অন্যায় বিচার করতে পারে না। সে বলল আমার কোন আপত্তি নেই, চলো ওমরের দরবারে চলো। ওমরের দরবারে গিয়ে মুসলমানটা আগে নিজের পরিচয় দিল, আমি মুসলমান আর এই লোকটা ইহুদি, এই দুইজনের মধ্যে একটা মুআমালা আছে, ঝগড়া আছে, এটা তুমি মিটাবার জন্য বিচার করো। বিচারের বর্ণনা পেশ করছে, এমনি ফাঁকে ইহুদি বলল যে ওমর, এই বিচারটা তোমার নবীর কাছে গিয়েছিল, তোমার নবী উভয় পক্ষের কথা শুনে আমার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু তোমার এই মুসলমান ভাই সেই রায় মানতে পারে নাই, তোমার কাছে এসেছে আপিল করার জন্য, সানি করাবার জন্য। ওমর বিন খাত্তাব বলেন তাই, আচ্ছা দাঁড়াও। ঘরের থেকে সোজা তরবারে নিয়ে আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যে ব্যক্তি আল্লাহর নবীর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, ওমরের দরবারে নিয়ে এসেছে আপিল করার জন্য, সানি করাবার জন্য, তার বিচারের সানিটা এভাবেই করা হয় বলে তরবারে যে আঘাত করলেন, দ্বিখণ্ডিত করে ফেললেন। মুআমালা এ পর্যন্তই শেষ না, এই মুসলমান যাকে হত্যা করা হল তার আত্মীয় স্বজনরা চলে গেল আল্লাহর নবীর দরবারে, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, যদি কোন বিচারের ব্যাপারে আপিল করা হয়, সানি করার জন্য আবেদন করা হয়, তাহলে কি তাকে হত্যা করা যায় কিনা? আল্লাহর নবী বললেন না, তা তো করা যায় না, আপিল করলে কি হত্যা করা যায় না? এবারে লোকটা বলল তাহলে শুনুন, ওমর ইবনুল খাত্তাব আমাদের একজন লোককে হত্যা করেছে, তার কাছে আপিল নিয়ে যাওয়ার কারণে, বিচারের আপিল করার কারণে তাকে হত্যা করেছে, আপনি তার বিচার করুন, হত্যার বিনিময়ে তাকে হত্যা করুন। আল্লাহর নবী শুনে বারবার বললেন ওমর কি কাজটা করতে পারল, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে ওহি নাযিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। হে নবী, আপনি কোন চিন্তা করবেন না, ওমর কোন অন্যায় কাজ করে নাই, এটা সাধারণ কোন আপিল বিষয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লোকটাকে হত্যা করেছে, সেই লোকটা মূলত আপনার বিচারকে উপেক্ষা করেছে, আপনার রায়ে সন্তুষ্ট হতে পারে নাই। আর শুনে রাখুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কখনো নয়, খবরদার হতেই পারে না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যেই ব্যক্তি আপনাকে বিচারক বানাবে, আপনাকে বিচারক বানাবার পরে আপনার বিচারকে মেনে নিবে, সম্পূর্ণরূপে মেনে নিবে, তার মধ্যে কোন সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত সে কোনো মুমিন হতে পারে না। কাজী ওমর যাকে হত্যা করেছে সে একটা মুরতাদ, আর মুরতাদের শাস্তি হলো তাকে কতল করে দেওয়া। মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করে তাকে কতল করে ফেল। ও মুসলমান শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারের রায় দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, আল্লাহর নবী যেই বিচার দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, কোন ব্যক্তি যদি সেই বিচারকে উপেক্ষা করে সে মুসলমান থাকবে? চোরের হাত কারা বিধান দিল? কে? আল্লাহ বিধান দিলেন, বাতিল করার ক্ষমতা আছে কারো? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কোরআনে, মেয়ে লোকদেরকে পর্দা করতে হবে, পর্দা বিধান দিয়েছেন কে? বিস্তারিত আলোচনা আগে হয়েছে, আমি এদিকে বিস্তারিত যাচ্ছি না, ইঙ্গিত দিচ্ছি এখানে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা وَالنِّسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে আদেশ করুন, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, পর্দা করে নেয়, হেজাব করে নেয়, যাতে করে ফালায়ু উজাইনা তাদেরকেও উত্তপ্ত করতে না পারে, ইফতিজিং করতে না পারে, কষ্ট দিতে না পারে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দার বিধানকে আদালত থেকে বাতিল করেছে, বলেছে পর্দার জন্য বাধ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, সেই আইনকে যারা বাতিল করে দিয়েছে তারা মুসলমান না কাফের? একটা লোক এমনে যদি কোন ব্যক্তি রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করে রোজা রাখা ফরজ, তাকে আমরা কিন্তু কাফের বলি নাই। কিন্তু যদি কেউ বলে রোজা রাখে বাদুরে, রোজাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, উপহাস করলো, সমস্ত ওলামায়ে কেরামদের একমত সে ব্যক্তি মুসলমান থাকে না, সে কাফের হয়, কি হয়? আমার দেশের সমস্যা এটাই, মানুষ উযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে কেউ? ইমান ভঙ্গের কারণ রয়েছে, যত বড় বুজুর্গ হোক, নামাজি হোক, রোজাদার হোক, দাড়ি টুপির মালিক হোক না কেন, যদি কোনো আল্লাহর হুকুমকে যদি অস্বীকার করে অথবা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে উপহাস করে, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহর এই পর্দার বিধানকে যারা বাতিল করলো তারা মুসলমান না কাফের? জোরে বলবেন, ভয় করবেন না। ভয় করবেন কাকে? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, যদি কোন ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় আর যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে 100 দররা মারো, জনসমক্ষে আনো। তবে দররা মারতে হলে আগে কাজী লাগবে, অথরিটি লাগবে, ইসলামী হুকুমত লাগবে। এই জন্য আমরা ইসলামী হুকুমতের পক্ষে কথা বলার জন্য বলছি আপনাদেরকে। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ার ব্যভিচারী, জেনাকারী নিয়ার জেনাকারী যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে জনসমক্ষে এনে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন কি দেশে আছে? বাতিল করেছে কারা? যারা বাতিল করেছে তারাও নামাজ পড়ে, রোজা রাখে, ঈদের দিনে কোরবানিতে বড় বড় গরু জবাই করে, ঠিক কিনা? এই লোকগুলোই আবার আদালতে গিয়ে আল্লাহর বিধানকে বাতিল করে, সংসদে বসে আল্লাহর বিধানকে বাতিল করে, ঠিক কিনা? অমুসলমান এমনি ভাবে সম্পত্তি বন্টনের আইন বয়ান করেছেন কে? কোন মুফতির জন্য রাখেন নাই, কোন মুফাসসিরের জন্য রাখেন নাই, এমনকি আল্লাহর নবীর জন্য ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিষ্কার করে বলেছেন সূরা নিসার 11 নম্বরে, বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? এখন যদি কোন ব্যক্তি বলে আল্লাহ তাআলা নারীদেরকে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ঠকিয়েছেন, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আল্লাহর ভুল ধরেছে মুসলমান থাকবে? আল্লাহর প্রথম ভুল ধরেছে শয়তানকে? ইতিহাস পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হুকুম করলেন তুমি জান্নাতে বসবাস করো, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا জান্নাতের যা মনে চায় তা তোমরা খাও, কোনো বাধা নেই, খবরদার খবরদার, وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না, তাহলে কিন্তু জালিম হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম রক্ষা করতে পারলেন না, ওই গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আদম আমি তোমাকে হুকুম করেছিলাম এই গাছের কাছেও যাবে না, কেন গেলা? আদম আলাইহিসসালাম যুক্তিবেশ করতে পারতেন, কিন্তু কোন যুক্তিবেশ করেছেন না। আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেন, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, নিজের উপর অত্যাচার করেছি, তোমার হুকুম রক্ষা করতে পারি নাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জালেম হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ মাফ করেছেন কিনা? কোরআন আছে, ফাতাবা আলাইহি ফাতাকিব বিলা তারাখি, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, ফাতাবা আলাইহি। ও আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে ইবলিসকেও আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইবলিস তুমি আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করল না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ইবলিসকে, ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করবি, কেন সেজদা করলি না? ইবলিস যদি আদমের মতো বলতো যে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস কি তা বলেছে? এইখানেই ভালো করে ওয়াজ আমার এইখানেই শেষ। এই একটা কথা বুঝতে পারলে আপনার জীবনের ওয়াজ ক্লিয়ার হয়ে যাবে। আদম ভুল করল, ইবলিসও ভুল করল, আদম আল্লাহর হুকুম অমান্য করল, ইবলিসও করল, পার্থক্য কোন জায়গায়? আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে অন্যায় স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন, আদম কাফের হয় নাই। অপরদিকে ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, এ ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম, শব্দ খেয়াল করবেন, ইজ আমারতুকা, আমি যখন তোকে হুকুম করলাম, তুই কেন আদমকে সেজদা করলি না? কে তোকে বাধা প্রদান করল? ইবলিস বলল, কালা আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো। যুক্তি পেশ করা শুরু করলো, কি যুক্তি পেশ করলো? কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি নিচে জ্বালায় তাহলে উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে তারপরও নিচে চলে আছে। সুতরাং যুক্তির কথা হল, আমি যেহেতু আগুনের তৈরি, আদম যেহেতু মাটির তৈরি, আমার সামনে আদম সেজদা করবে, আমি আদমের সামনে সেজদা করা যুক্তিসঙ্গত হয় নাই, আমি সেজন্য সেজদা করতে পারলাম না। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করল, আল্লাহর সামনে যুক্তি পেশ করল বুদ্ধিজীবী। এর নাম কি? আইনজীবী, যুক্তিবাদী। ও মুসলমান জাতি, কোরআন এবং হাদিসের মাধ্যমে যখন আল্লাহর কোন হুকুম প্রমাণিত হবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করে তারা কার মুরিদ? কার মুরিদ? মুসলমান না কাফের? আমি কি বলছি খেয়াল করবেন, আল্লাহর হুকুম পালন করতে পারেন না, যেমন আপনারা মাঝে মধ্যে পালন করতে পারেন না, এই জন্য কাফের বলছি নাকি? না, কাফের বলছি কাকে? যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে। আল্লাহর হুকুম এই যুগে চলে না, এই হুকুমটা বর্বর, পর্দার বিধান এই যুগে চলে না, চোরের হাত কাটার বিধান এই যুগে চলে না, জেনাবে বিচারীকে পাথর ছুড়ে হত্যা করার বিধান এই যুগে চলে না। এইরকম ভাবে সম্পত্তি বন্টনের আইন আল্লাহ তারা ঠিক করেন নাই, ভুল করেছেন, নারীদেরকে ঠকিয়েছেন। অমুসলমান যারা এরকম আল্লাহর ভুল ধরে পদে পদে আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করেছে, তারা মুসলমান না কাফের? কোরআনে পরিষ্কার বলা আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোন পরামর্শ দেওয়ার সুযোগ আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, না সৃষ্টি যার আইন চলবে কেবল তার, আইন চলবে কার? সৃষ্টি করেছেন যিনি, তিনি জানেন কিভাবে পৃথিবীতে শান্তি আসবে, এই দুইটা তার, এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না, কিন্তু তার দুইটা যে কোনো জায়গায় মিললে না মিললে কি বাতি জ্বলবে? এই দুইটা তারকে আগে রাবার দিয়ে পেঁচানো হয়েছে, আলাদা করা হয়েছে, এরপরে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়মে একাত্র করে দেওয়া হয়েছে, তারপরে বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে, এবারে বাতি জ্বলে ঠিক কিনা, আলো জ্বলে। কিন্তু যদি এই তারগুলোকে এই নির্দিষ্ট সিস্টেমে না আনা হতো, বরং তার দুটো রাবার খুলে একসাথে পেঁচিয়ে দেওয়া হয়, তাহলে কি বাতি জ্বলবে না, পুরো প্যান্ডেল আগুন লেগে যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে সৃষ্টি করেছেন, উভয়কে পর্দা করতে বলেছেন। আমরা তো কেবল মেয়ে লোকের পর্দার ওয়াজ করি, অথচ আল্লাহ তাআলা পর্দার ওয়াজ করতেন পুরুষকে আগে। কোরআনে আগে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে পর্দা করে। আগে পুরুষকে বলা হয়েছে, তারপরে অকুল্লিল মুমিনাত, মুমিনাত মেয়েদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে। ও মুসলমান জাতি, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ, কেন বিধান দিলেন? নারী পুরুষকে মিলতে হবে ঠিকই, সিস্টেম অনুযায়ী বিয়ে হবে, তারপরে তুমি সিস্টেম অনুযায়ী মিলো, তোমার থেকে সন্তান বের হবে, আলো হবে। আর যদি মাঝখানে মিলতে যাও, রাস্তাঘাটে মিলো, তাহলে এইখানে যেমন তার রাবার ছুটে গেলে যেমন আগুন জ্বলে যাবে, ঠিক তেমনি ভাবে পর্দা যদি না মানো তাহলে তোমাদের সমাজে আগুন লেগে যাবে, ঠিক কিনা? অ মুসলমান, যেই কয়দিন যৌবন থাকে সেই কয়দিন পুষ্টি নষ্টি করে নষ্ট করে, এরপরে মেয়ে বিয়ে করে না, ফেলে চলে যায়। বিয়ে করলে লাভ কি পুরুষের না মেয়ে লোকের? আরে মেয়ে লোকের লাভ, বিয়ের দ্বারা লাভ কার বেশি? মেয়ে লোকের লাভ বেশি। মেয়ে লোকের একজন অভিভাবক থাকে, সন্তানের দায়িত্ব নেওয়ার মতো লোক থাকে। অ মুসলমান জাতি, তারপরেও যদি তোমার বুঝে না আসে, তুমি একজন মুসলিম, তোমাকে বুঝতে হবে হুকুমগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? এজন্য বলছেন সাহাবা কেরাম যখন জিজ্ঞেস করলেন আমাদের আইনের ব্যাপারে কোন পরামর্শ দেওয়ার সুযোগ আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার কার? এই আইনকে লঙ্ঘন করল আমাদের যুগে যুগে শাসক গোষ্ঠী। আমি নির্দিষ্ট কোন সরকারের বিরুদ্ধে বস করতেছি না, আমার এই ওয়াজটি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে না, সবার বিরুদ্ধে, কোরআনের নীতির বিরুদ্ধে। যারা এই যুগে যুগে অবস্থান নিয়েছে, আল্লাহর বিধানকে যারাই পরিবর্তন করেছে, অ মুসলমান তোমাকে পরিষ্কার হতে হবে তারা এই কোরআনের দুশ্মন, ঠিক কিনা? তারা সকলে আল্লাহর দুশ্মন। কার দুশ্মন? মুমিনদের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। এ হল এক প্রকারের দুশ্মন। আর এক প্রকারের দুশ্মন হচ্ছে ধর্মীয় কিছু যাজক, এরা হল শাসক। দ্বিতীয় প্রকার কি? যাজক। দ্বিতীয় প্রকার কি? আমাদের এই ভারতবর্ষের ইতিহাস অনেক লম্বা, আমি ওখানে বলেছিলাম, যেহেতু ওই বিষয়গুলো আবার আলোচনা করার জন্য আদেশ করেছেন, এজন্য ইতিহাসটা আবার একটু ইঙ্গিত দিচ্ছি যে যুগে যুগে ইসলামের ক্ষতি কিভাবে হল, বিশেষ করে ভারতবর্ষে এত জঙ্গল কি করে হল। এই দেশে অনেক মুসলমান আছে, পীর আছে, যারা কেউ বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই, কেউ বলে নামাজ রোজা করার দরকার নাই। আমি এগুলো আন্দাজে বলি না, বই সাথে নিয়ে আসছি, আমার ব্যাগে আরো বই আছে, অনেক বই, অনেক পীরের বই আছে। এটা একটা বই, এটার নাম হচ্ছে সিররে হক জামে নূর। এই বইটা হল সুরেশ্বরের পীরের লেখা। এইখানে লেখছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম এরফানে পৌঁছে গেলে তার আর নামাজ রোজা কিচ্ছু লাগে না। দলিল পেশ করেছে কোরআন দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বইয়ের নাম সিররে হক জামে নূর, পৃষ্ঠা নাম্বার 33। এইখানে লিখেছে আল্লাহর বন্দেগি করো যতক্ষণ না তোমার একিন পূর্ণতা পায়, আর একিন আসলে ইবাদত লাগে না। মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগি করা কুফুরি, ইবাদত করা কি? এরপরে লিখেছে আব্দুল কাদের জিলানী নাকি লিখেছেন তার কোন বইতে, লেখছে হযরত গাউসুল আজম বরপীর রহমাতুল্লাহ আলাই বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি মাকামে তাওহীদ অর্জন করার পরে আল্লাহর সাথে একাকার হয়ে, তাওহীদ মানে আমি যে তাওহীদ বলি সেই তাওহীদ না, এই তাওহীদ মানে আল্লাহর সঙ্গে মিললে একাকার হয়ে যাওয়া, ওই বুজুর্গেরা নাকি একাকার হয়ে যায়, একাকার হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি ইবাদত করার ইচ্ছে করে সেও কাফের। সে কি অমুসলমান জাতি? আমাদের সমাজে এরকম ভাবে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নেই, নামাজ রোজাও দরকার নেই, আল্লাহর ওলি হইলে কিছুই লাগে না, ঘরে ঘরে মিলাদ দিন রসুলের শাবাত নিন, আবার কেউ আছে মাজারে সেজদা করা যায়, সেজদাকে ভাগ করেছে, সেজদা দুই প্রকার, সেজদায় তাজিমি, সেজদায় ইবাদত, তাজিমি সেজদা করা জায়েজ না, খালি একেবারে ফতুয়া দিয়ে দিয়েছে ফতুয়ার বিভিন্ন কিতাব থেকে জায়েজ করেছে, এই কিতাবই আছে। এরকম ভাবে আরো অনেক বিষয় আছে, মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, এই যে বিদাতগুলো আমাদের সমাজে আছে, মানুষ মরলে পরে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, এরপরে মৃত্যুবার্ষিকী, এগুলো আছে না, এই যে সবগুলো ঢুকলো, আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর নবীর যুগে এগুলো ছিল কিনা। আমরা যখন এইগুলোর বিরুদ্ধে বলা শুরু করি তখন একদল মানুষ বলবেন অসুবিধা কি, একটু খাওয়াই মানুষকে, অসুবিধা কি? আমি এই জন্য শুরুতেই বলেছি যে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত, তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়লে নামাজ হবে? এবারে আসুন কেন এই বেদাতগুলো চালু হলো একটু প্রেক্ষাপট তালাশ করি। এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করল, ইংরেজরা দখল করেছিল মুসলমানদের কাছ থেকে, কাদের কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে। ইতিহাস মনে রাখবেন, ভারতবর্ষের পুরা শাসক ছিল মুসলিমরা, কারা ছিল? এই মুসলমানদের হাতের থেকে ক্ষমতা যখন নিয়ে গেল ইংরেজরা, তখন ইংরেজরা একটা পরামর্শ করলো, আমরা দেশ দখল করেছি, ভারতবর্ষ দখল করেছি, আমরা কি করে দেশের শাসন ব্যবস্থা স্থায়ী করতে পারি সেই পরিকল্পনা দাও। ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে দীর্ঘ এক বছর পর্যন্ত এই ভারতবর্ষ ঘুরে ঘুরে তারা রিপোর্ট তৈরি করল। রিপোর্ট ছিল এরকম, ইংরেজদের সামনে রিপোর্ট পেশ করা হল, এই ভারতবর্ষে তোমাদের শত্রু কোন হিন্দু নয়, তোমাদের শত্রু কোন বৌদ্ধ নয়, তোমাদের শত্রু কোন অন্য কোন জাতি নয়, তোমাদের শত্রু একমাত্র শত্রু মুসলমান। কারা শত্রু? এই মুসলমানরা শত্রু, কারণ মুসলিমদের নাম হচ্ছে মুসলিম, নাম কি? ওদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। অনেকেই বলে শান্তি, ইসলাম মানে শান্তি, এইটা কোনো কিতাবে লেখা নাই। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক, ইসলাম কায়েম হলে চুরি থাকবে না, ইসলাম কায়েম হলে ডাকাতি থাকবে না, ইসলাম কায়েম হলে ছিনতাই থাকবে না, ইসলাম কায়েম হলে ইপটিজিং থাকবে না, ইসলাম কায়েম হলে জেনা বিচার থাকবে না, সব ঠিক, শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই বলে ইসলাম মানে শান্তি না, এটাও খ্রিস্টানরা বদলাইছে। ইসলাম মানে হচ্ছে এই মাদ্রাসায় গিয়ে দেখেন, মিজান মোন সাহেব পড়ানো হয়, মোন সাহেব কিতাবটা নিয়ে আসেন, দেখবেন লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান অগারদান নেহাদান বতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মসজিদে, মাদ্রাসায়, সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে, বঙ্গভবনে, সংসদ ভবনে, সব জায়গায় এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে বাবাজি শান্তি নয়, সারা জীবন ভুল বুঝেছি, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার সামনে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে আত্মসমর্পণ করবো খালি মসজিদে না, সব জায়গায়। তাহলে কেন আল্লাহর হুকুম বাদ দিল আদালত থেকে, কেন বাদ দিল ব্যাংকের থেকে? বাংলাদেশের যত সরকারি ব্যাংক, সুদে না সুদ ছাড়া, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ভাউয়া ব্যাংক, কোন ব্যাংক, সব চলে কিসে? আল্লাহকে ওখান থেকে বের করে দেওয়া হল, আদালত থেকে বের করে দেওয়া হল। ওই লোকগুলো যখন কোর্টে যায় তখন তাই পড়ে যায়, টুপি খবর নাই, আর যখন মাঝখানে ফাঁকে নামাজ পড়তে যায় তখন টুপি মাথা দেয়, ঠিক কিনা? চেহারার থেকে আল্লাহর রসুলের সুন্নাকে বিদায় করে দিয়েছে, আল্লাহর রাসূল বলেন দাড়ি রাখো, দাড়ি ছেড়ে দাও, ওরা দাড়িকে ভালো করে মুন্ডায়, ঠিক কিনা? সব জায়গা থেকে আল্লাহকেও বাতিল করেছে, আল্লাহর রাসূলকেও বাতিল করেছে, এরপরেও নাম কি? মুসলমান। নাম কি? মুসলমান। মুসলমান হতে পারে, এই মুসলমান ওরকম ওই যে আল্লাহ গেছে খোদা হইয়া, মুসলিম গেছে মুসলমান হইয়া, কি হয়ে গেছে? এই মুসলমান না, মুসলিম। নাম কি আসলে? আমাদের নাম কি? মুসলিম। মুসলিম কাকে বলে? ওই যে বললাম ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আর এইরকম ভাবে যে সর্বক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তার নাম কি? কোরআন আয়াত আসছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর একাতে বলা আছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে। এখন প্রত্যেকটা মানুষ আহ্বান করে নিজের দলের দিকে, নিজের তরিকার দিকে, নিজের পীরের দিকে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে ডাকো। ডাকতে হবে কার দিকে? এক আল্লাহর ইবাদতের দিকে। আল্লাহ বলছেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে যে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং আমলে সালে করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলিম, আমি চিশতিও না, কাদেরিও না, নকশাবন্দি না, মুজাদ্দিদি না, আমি অমুক তমুক না, আমি একমাত্র পরিচয় আমার কি? ইন্নানি মিনাল মুসলিমিন। এখন কেবল তরিকা বৃদ্ধি পাচ্ছে, একের পর এক তরিকা, হাজার হাজার তরিকা এখন তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু আছে যে তরিকাগুলো আমার কাছে বই আছে, একটু পরে আসতেছি আলোচনা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন মুসলিম। মুসলিম মানে হচ্ছে যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে। কোন জায়গায়? সব জায়গায় না, খালি মসজিদে। রমজান মাস আসলে খালি রোজা রাখলো, ধনী হলে হজ করলো, যাকাত দিল, এই পর্যন্ত আল্লাহর গোলামি করলো, আর বাকি সব জায়গায় কার গোলাম? মসজিদে গেলে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, বাইরে গেলে আরেকজনের হুকুম মানে, কয় আল্লাহ হইল? আল্লাহ কয়জন হল? আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাওয়াক্কাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ তাআলা বলছেন তোমরা দুইজন আল্লাহ বানাবে না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? মসজিদে যে আল্লাহ, দোকানে সে আল্লাহ, আদালতে সে আল্লাহ, সব জায়গায় আল্লাহ কয়জন? ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দেওয়ার জন্যই মূলত সব নবীদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এইরকম যে মাহফিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকেও সাজিয়েছেন একটা মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে ওয়াজ করার জন্য অনেক বক্তাদের নাম তৈরি করে রাখলেন। এইখানে মাহফিলে পোস্টারে যেমন বক্তাদের নাম আছে, একটা বড় নাম আছে, এরপরে নিচে অনেক ছোট ছোট নাম আছে। মাহফিল যখন শুরু হয়, মাহফিল যখন শুরু হলো, তখন কি প্রধান বক্তা আগে আসে না ছোট ছোট বক্তার আগে আসে? আগে ছোট ছোট বক্তারা আসে, আর সবাই বলে প্রধান বক্তা মূল আলোচনা করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে একটা মাহফিল রূপে তৈরি করেছেন, এই মাহফিলের বক্তাদের তালিকা তৈরি করলেন, পোস্টার তৈরি করলেন, বক্তারা হলেন নবী এবং রসুলগণ কারা, এই নবী রসুলদের তালিকা তৈরি করলেন। সেই তালিকার নাম ছিল আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম ইসারুহুল্লাহ। আর ওই নবুয়তের পোস্টারে হেডলাইনে বড় অক্ষরে নাম ছিল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল, বক্তারা এক এক করে আসতে লাগলো, সর্বশেষ বক্তা আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলো। সব বক্তার ওয়াজ ছিল একটা, কয়টা? সব বক্তার ধর্ম ছিল ইসলাম। ধর্ম ছিল কি? হ্যাঁ, শরিয়তের পরিবর্তন হয়েছে, শরিয়তের পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্মের কোনো কি হয় নাই? কোন নবী কি ইহুদি ছিলেন? কোন নবী খ্রিস্টান ছিলেন? সব নবীর ধর্ম ছিল ইসলাম। সব নবীর ধর্ম ছিল কি? এবং সব নবীর দাওয়াত ছিল একটা, কোরআনে আসছে আমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছি, আপনি সহ আপনার আগে যত নবী রসুল পাঠিয়েছি, সব নবীদের প্রতি আদেশ ছিল, তারা এই মর্মে দাওয়াত দিত, লা ইলাহা ইল্লা আনা, আমি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই, লা ইলাহা মানে বর্জন, লা ইলাহা কোন ইলাহ নাই, কোন হুকুম কারো চলবে না, কারো অনুগত্য চলবে না, কোন মাবুদ নাই, কোন শাসক নাই, আইন দেওয়ার মালিক নাই, বিধান দেওয়ার মালিক নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, পীর বাবা নাই, গেসু দারাজ নাই, জুলফে দারাজ নাই, আতা বক্স নাই, গঞ্জে বক্স নাই, গাউসুল আজম নাই, লা ইলাহা, সব কিছু বাতিল, কারো কোন ক্ষমতা নাই, ইল্লাল্লাহ, সব কিছু দেওয়ার মালিক কে? অমুসলমান, লা ইলাহা কোন মাবুদ নাই, কারো ইবাদত চলবে না, আমরা আল্লাহর নামে জবাই করি, কোরবানি করি, আকিকা দেই কার নামে? আল্লাহর নামে। এই কোরবানি যদি কোন ব্যক্তি পীরের নামে করে, তাহলে কার ইবাদত হলো? ইবাদত কার হলো? পীরের ইবাদত হলো। অমুসলমান, আল্লাহ কয়জন হবে? একজন। এখন কয়জন হলো? দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর ইবাদত হয়। এখন যদি কোন ব্যক্তি মাজারওয়ালার কাছে দোয়া করে, কার দোয়া হলো, কার কাছে প্রার্থনা হলো? মাজারওয়ালার ইবাদত হলো কিনা? কয়জন মাবুদ হয়ে গেল? এরকম ভাবে আইন মানব কার? এক আল্লাহর। এখন যদি কিছু মানে আল্লাহর, বাকি মানে অন্যটার, তাহলে আল্লাহ কয়জন হয়ে গেল? আল্লাহ বলছেন, লা তাত্তাখিজু ইলাহাইন ইসনাইন, দুইজন আল্লাহ মানলে চলবে না। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, এই হুকুমগুলো আমি বলেছিলাম লঙ্ঘন করেছে দুই প্রকারের লোকেরা। এক প্রকারের শাসকরা আল্লাহর হুকুম বাতিল করেছে, আর দুই নম্বরে বাতিল করলো যাজকরা। ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করলো, বলছিলাম উইলিয়াম হান্টারকে দায়িত্ব দেওয়া হলো রিপোর্ট তৈরি করার জন্য। রিপোর্ট তৈরি করলো, এই দেশে মুসলমান একমাত্র তোমাদের শত্রু, ওদের ধর্মের নাম ইসলাম, মনে আছে না? ওদের পরিচয় মুসলিম, ওদের সংবিধান কোরআন, ওরা অন্য কারো সামনে মাথা নত করতে জানে না। সুতরাং যদি ভারতবর্ষ শাসন করতে চাও, স্থায়ী হুকুমত চালাতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ হল মুসলিম জাতিকে ধ্বংস করা। এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ওরা তিনটা পরামর্শ দিল। কয়টা পরামর্শ? সুপারিশ করলো, তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হল, এই দেশে যতগুলো কোরআন আছে সমস্ত কোরআন শরীফগুলো পুড়িয়ে ফেলতে হবে। দুই নাম্বার কাজ হল, এই কোরআন যারা প্রচার করে, যেখান থেকে প্রচারিত হয় মাদ্রাসা মসজিদ, ওইগুলোকে বন্ধ করতে হবে। তিন নাম্বার কাজ হল, এই কোরআনের যারা প্রচার করে, কোরআনের দাওয়াত যারা দেয়, যারা সত্যিকার অর্থে কোরআনের কথা বলে, ওই সমস্ত আলেমদেরকেও হত্যা করতে হবে। ও আমার ভাইয়েরা, 1857 সাল থেকে শুরু হল এই তিন কাজ বাস্তবায়ন করা শুরু হল। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, এরপর ইংরেজরা, ডক্টর টমসন একজন ইংরেজ খ্রিস্টান ঐতিহাসিক, তিনি লিখেছেন যে দিল্লি শাহি মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে একসঙ্গে 3-3 লক্ষ কোরআনুল করিমকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এমনি ভাবে দুই নাম্বার কাজ ছিল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া। ভারতবর্ষে যত মাদ্রাসা মসজিদ ছিল সবগুলো বন্ধ করে দেওয়া হল। এরপরে এই অক্ষ সম্পত্তিগুলো, মসজিদ মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তি ছিল, প্রায় ভারতবর্ষের জমি যত আছে সমস্ত জমির 1/4 জমি ছিল আপনার মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা, সে অক্ষ সম্পত্তি বাতিল করা হল। হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হল। এরপরে শুরু হল ওলামায়ে কেরামদের হত্যা করা। ইতিহাস সাক্ষী, দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। এরপরে তিনি লিখেছেন, দিল্লি শাহী মসজিদের পিছনে আমার তাবু, সেখানে গিয়ে মানুষ পোড়া গন্ধ পেলাম, পিছনে গেলাম, গিয়ে দেখি 40 জন আলেমকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করে পোড়ানো হচ্ছে। আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হল, বলা হচ্ছে মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি। নতুবত্তদেরকেও ভুনা করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, যেরকম এই 40 জনকে ভুনা করা হচ্ছে, পোড়ানো হচ্ছে। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, সমস্ত আলেমরা ইংরেজদের আগুনে পড়তে রাজি হলো কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই। তাদের সকলের মুখে কবিতা ছিল, নাহানুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নবীর দিন গ্রহণ করে সেখানে বায়া দিয়েছি। আমাদের জীবনের সঙ্গে আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমরা আল্লাহর গোলাম, কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা পাঁচ ওয়াক্ত নামাজে যার গোলামি করি একমাত্র তার সামনে মাথা নত করি, এছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না, মাথা কাটাতে পারি মাথা নত করতে জানি না। মর্দে মুমিন বাতিল সে হারগেজ খৌফ খা সকতা নাহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নাহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নাহি। ইয়ে বাত আয়া হ্যায় দুশমন পর হম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায়, ইয়ে বজমে জাহান কে মেহকায়েঙ্গে ইজ্জত সে জিনা হ্যায় তো জি লেঙ্গে, ইয়া জামে শাহাদত পী লেঙ্গে। ও মুসলমান, এই ছিল তোমার পূর্বপুরুষেরা যারা কোন বাতিলের সামনে মাথা নত করে নাই, যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই, হকের পক্ষে দাঁড়িয়েছে, যারা গর্দান কাটিয়েছে, গর্দান ঝুকাতে শিখে নাই। ও মুসলমান জাতি, ওলামায়ে কিরামদের হত্যা করা হলো, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো, তারপরেও কি ইংরেজরা এই দেশে হুকুমত চালাতে পেরেছে? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার কাফেররা চায় আল্লাহর বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাতিকে তার আলোকে পূর্ণতা পৌঁছে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইংরেজরা দেখল ওদের আন্দোলন বন্ধ হচ্ছে না, আরো বরং দাউদৌ করে জ্বলে উঠছে, গোটা ভারত জুড়ে আরো ওদের বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা হয়ে গেছে। আবার পরামর্শে বসল, উইলিয়াম হান্টারকে ডাকা হলো, ওদের দালালদেরকে ডাকা হলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদ বন্ধ করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে ফেলেছি, বলো এখনো কেন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছে? এবারে ইংরেজদের দালালেরা, এই দেশের যত চাটুকাররা ছিল, ওরা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, এই যে ছোট ছোট বাচ্চা বসে আছে হাফেজ কোরআন, 7-8 বছরের হাফেজ, এই হাফেজগুলোকে নিয়ে পেশ করল, বলল ইংরেজরা শুনো, তোমরা যেই কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যেই মাদ্রাসা বন্ধ করেছ, ইটের মাদ্রাসা বন্ধ করেছ, কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, এই যে ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে, আজকে কোরআন পড়িয়েছ, কালকে গোটা 30 পারা কোরআনকে জীবিত করে দেওয়ার মতো লক্ষ লক্ষ হাফেজ ভারতবর্ষে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরিদু ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপর ইংরেজরা বলো তাহলে কি করতে পারি? এবারে তারা পরামর্শ দিল, এবারে আলেমদের হত্যা করা যাবে না, তাহলে এবারে আলেমদেরকে দুইটা ভাগে ভাগ করতে হবে, একদল আলেম তৈরি করতে হবে, আমাদের পক্ষে মাদ্রাসা বানাইতে হইবে। ও মুসলমান জাতি, আমি বলে থাকি বোমা মারলে পরে ইসলামের কোনো ক্ষতি হয় না, কুফফাররা বোমা মারলে ইসলামের ক্ষতি হয় না। এটা কি বললেন? ইসলামের কিছু মুসলমান শহীদ হয়ে যায়, কিছু মুসলিমরা মারা যায়, এর রক্ত ধরে আরো মুজাহিদ তৈরি হয়। আপনি জানেন ইরাকের লোকেরা আল্লাহর দিন থেকে সরে গিয়েছিল, এই সাদ্দাম হোসেন একটা নাস্তিক, একটা কমিউনিস্ট, আরবদের মধ্যে নাস্তিকতা ঢুকিয়েছিল সাদ্দাম, বোরকায় আগুন দিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা দুশমনদেরকে দিয়ে তাদেরকে শায়েস্তা করেছে। এবার ইরাকের যুবকরা জিহাদ চিন্ত না, এরাকের যুবকরা আল্লাহু আকবার চিন্ত না, সাদ্দাম দাড়ি কামাইত, আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের বুকে আমেরিকাকে দিয়ে হামলা করাইয়া বোমা মারাইয়া তারপরে সাদ্দামের মুখেও দাড়ি দেখাইল, ঠিক কিনা? সাদ্দামও দাড়ি রাখলো, আল্লাহ আল্লাহ করল, এরপরে এখন সেখানে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? অমুসলমান এই জন্য বলি, দুশ্মনরা বোমা নিক্ষেপ করলে মরণ তো আছি, মরণ তো আছি, শাহাদতের মৃত্যু পাওয়া যায়, আর শহীদের মৃত্যু কেমন মৃত্যু? আল্লাহু আকবার। আমি যদি আরেকদিকে ঢুকে যাই তাহলে এইখানে আবার ফিরে আসতে পারবো কিনা? নতুবা বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। আল্লাহর নবী বলছেন, এত বড় মর্যাদার নবী, সেই নবী বলছেন, লাওয়াদিত্তুন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আমার মনে চায় আমি ইসলামের জন্য যতগুলো যুদ্ধ হয় প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করি, আমার মন চায় আমি যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, চারবার আসছে বুখারিতে, কয়বার বুখারিতে? চারবার আছে। আল্লাহর নবী, সরওয়ারে কায়নাত, সমস্ত নবীদের শ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনি বারবার আক্ষেপ করছেন আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় কি হয়ে যাই, শহীদ হয়ে যাই। ও মুসলমান, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদদিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি গজওয়া করল না, যুদ্ধ করল না, আল্লাহর রাস্তায় জিহাদ করল না, এই অবস্থায় জিহাদের ইচ্ছাও রাখল না, মারা গেল, সে ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল। দুনিয়ার মানুষেরা জিহাদকে ভুলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদেরকে দিয়ে হামলা করালো, এরপরে এখন মানুষ আবার জিহাদের কথা বুঝতে পেরেছে। অমুসলমান, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, এরকম দুশমনদের বিরুদ্ধে জিহাদ করাও কি? আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করাও ফরজ। কোরআনের স্পষ্ট আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের রোজা ফরজ করা হয়েছে, ঠিক একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু, কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিতাল, সিয়াম মানে রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে, আর একই শব্দে আসছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের যুদ্ধ ফরজ করা হয়েছে, এই যুদ্ধের ফরজটা মানুষ ভুলে গিয়েছিল। ইংরেজরা বোম মারল, ইহুদি খ্রিস্টানরা বোম মারল, মুসলমান এখন জিহাদ শিখে গেছে, বুঝতে পেরেছে একটা ফরজ, আল্লাহর নবী জিহাদ করেছেন, কোরআনে জিহাদ আছে, হাদিসে জিহাদ আছে, এমনকি আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ও মুসলমান জাতি, এজন্য আমি বলেছি, ইংরেজরা যখন এই দেশ দখল করল, মুসলমানদেরকে হত্যা করল, এটা বড় অন্যায়, এটা বড় ক্ষতি ছিল না আমাদের জন্য, বরং বড় ক্ষতি কোনটা শুনো, ইংরেজরা এরপরে চেষ্টা করল, এইভাবে আমরা হত্যা করব না, আলেম তৈরি করব, এরপরে পরিকল্পনা করল, আলেমদেরকে একটা অংশ আমাদের মতো বানাতে হবে, যারা আমাদের পক্ষে ফতোয়া দিবে, যারা মুসলমানদের মৌলিক বিষয়গুলো বাদ দিবে, বরং ঘরে ঘরে মিলাদ দিন, রসুলের শাফাত নিন, এই সব ধরনের একদল ফতোয়া আলেম তৈরি করতে হবে, যারা আশেকে রাসুল হবে, সুফি সম্রাট হবে, আশেকে সম্মেলন করবে, এরকম বহু আলেম তৈরি করা দরকার, খানকা দরকার। আমি দেখেছি আজকেও ওই যে ফারম গেটে আজকে একটা মাহফিল হচ্ছে, কুতুববাগ দরবার শরীফ, ওই ফার্ম গেটের মতো একটা জায়গায় প্রায় 200-300 গরু, প্রথমে গরু, এরপরে উট, এরপরে মহিষ, এরপরে ছাগল, হাজার হাজার গরু ছাগল মহিষ দুম্বা দিয়ে ভরে গেছে, একটা মাহফিলের মঞ্চ তৈরি করতে, প্যান্ডেল তৈরি করতে বোধ হয় 1 কোটি টাকা খরচ করেছে। ও মুসলমান জাতি, কোথা থেকে এই টাকাগুলো আসে, কারা টাকাগুলো সরবরাহ করছে? ও মুসলমান একটু চিন্তা করে ইতিহাস তালাশ করো, ইংরেজরা সিদ্ধান্ত নিল আমরা এখন আলেম মারব না, আলেম তৈরি করব, মাদ্রাসা তৈরি করব। এই জন্য ইংরেজরা প্রথম যে মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসার নাম কি? কলিকাতা আলিয়া মাদ্রাসা। কি নাম? আমাদের এই মোহতামিম সাহেব তাফাজ্জুল হক সাহেব যদি কি করে আপনাদেরকে বলে আমি একটা মাদ্রাসা করব, ওনাকে চাঁদা দিতে কোনো ভয় আছে? কোন চিন্তা আছে যে উনি কোন চক্রান্ত করছেন কিনা? কিন্তু যদি হরিচরণ হরে কৃষ্ণ এসে বলে আমি একটা মাদ্রাসা করব, তাহলে চিন্তা আছে কিনা? ও মুসলমান, ইংরেজ কেন মাদ্রাসা করতে গেল? কলকাতা আলে মাদ্রাসা তৈরি করেছে ইংরেজ না মুসলমানরা? ইংরেজরা তৈরি করেছে। এবারে শুনুন, ইংরেজরা নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য শর্ত দিল, প্রিন্সিপাল হতে হলে এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, এত বছর অভিজ্ঞতা লাগবে, ওরা ভালো করে জানে যে এই শিক্ষা যোগ্যতা মুসলমানদের মধ্যে নাই, যার কারণে একজন নয় দুজন নয় এক একজন করে ২৭ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কয়জন? দীর্ঘ ৭৭ বছর পর্যন্ত খ্রিস্টানরা এটাকে পরিচালনা করেছে। সিলেবাস তৈরি করার দায়িত্ব দিল ডক্টর ম্যাকলিকে। কাকে? ডক্টর ম্যাকলিকে। এই ম্যাকলি সাহেব সিলেবাস তৈরি করার সময় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে দিল, আকিদার বিষয়গুলো নাই। মুসলমানদের কিতাবে এখন আকিদার বিষয় পড়ানো হয় না, জেহাদের বিষয় নাই, দিন কায়েমের বিষয়গুলো নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন সব জায়গায় মানতে হবে সেই বিষয়গুলো নাই। ফাসলুস সিয়াসাতে আনি দিন, দিনকে ভাগ করে দিয়েছে। ইসলাম থাকবে মসজিদে, খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যেমন মসজিদে ধর্ম আলাদা, আর দেশ চলবে আলাদা আইন দিয়ে। ঠিক তেমনি ভাবে ইসলামকেও একটা ওই রকম ধর্ম হিসাবে পালন করার জন্য সিলেবাস তৈরি করে দিল। এর কারণে আজকে মুসলমানরা জানে না ইসলাম অর্থ কি, মুসলমান জানে না মুসলিম অর্থ কি, মুসলমান জানে না আল্লাহ অর্থ কি, মুসলমান জানে না আল্লাহর ইবাদত অর্থ কি। ও মুসলমান জাতি, ইংরেজদের সৃষ্টি করা সেই আলেমরাই বর্তমান পর্যন্ত টিকে আছে। ইংরেজরা আরো কিছু দালাল তৈরি করেছিল, গোলাম আহমদ কাদিয়ানি, এরপরে আহমদ রেজা খান বেরিলভি। এই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে ছিল একজন আলেম, পরে হল সুফি, তারপরে পীর, তারপরে মুজাদ্দিদ, তারপরে কি ইমাম মাহদি, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে জিল্লি নবী, ছায়া নবী, পুরো নবী না। এরপরে ১৯০১ সালে সে ঘোষণা করলো আমি এখন পূর্ণাঙ্গ নবী হয়ে গেছি। ও মুসলমান, ইংরেজরা তৈরি করলো এই গোলাম আহমদ কাদিয়ানি, ইংরেজদের পক্ষে ফতোয়া দিল, বই লেখলো। সে লিখেছে আমি যতগুলো বই লিখেছি ইংরেজদের পক্ষে সব বইগুলো একত্র করলে ৭০টা উটের বোঝা হবে। ও আমার ভাইয়েরা, এই গোলাম আহমদ কাদিয়ানি মার্কা লোকেরা এই দেশেও আছে, বিভিন্ন খানকার দরগা দিয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই লোকগুলো এখন এক এক করে ফতোয়া দিচ্ছে। পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই। আপনি দেখবেন মাঝভান্ডারির বই, চন্দ্রপাড়ার বই, রাজারবাগের বই, দেওয়ানবাগের বই, এরকম ভাবে মাঝভান্ডারের বই, সুরেশ স্যারের বই, আক্রোশীর বই, যতগুলো আছে নায়েতপুরি বলেন, এই কত পুরী আছে, কত বাগি আছে, এদের বইতে ভরা যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। যে যেই ধর্মে আছে সেই ধর্মে বসে তার সৃষ্টিকর্তাকে ডাকলে বলে আল্লাহকে পাওয়া যাবে। আসুন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এরপরে বলা হচ্ছে ইসলামের দিনান, যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন ফাল্লাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে পরকালে মুক্তি পাবে না। আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। ও মুসলমান, কারটা মানবা, আল্লাহরটা না পীরেরটা? আল্লাহরটা মানবা না পীরেরটা মানবা? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা মুসলমান না কাফের? ওরা আসে কি নবী না আসে কি শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? আল্লাহর ওলি না ইহুদি খ্রিস্টানদের ওলি? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা এত ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর নবীর চাচা আবু তালেবের নাম শুনেন নাই? আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, গোটা কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবু তালেব, আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে আসলো লোকেরা, এসে বলল তুমি তোমার ভাতিজাকে বারণ করো, লা ইলাহার দাওয়াত দিতে বারণ করো। ও মুসলমানেরা শুনে রাখো, আবু তালেব বুঝালো মোহাম্মদ দেখো মক্কার এত বড় বড় নেতারা তোমার কাছে আবেদন করছে, এর পরিণতি ভালো না, কিন্তু ওরা খারাপ মানুষ, তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আমি তোমাকে ওসিয়াত করছি, তুমি একটু ওদের কথা শুনো, নেতৃত্ব চাও নেতা বানানো হবে, সুন্দরী নারী চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, ব্যবসায়ী হতে চাও বড় সমধনী বানানো হবে, সব দেওয়া হবে, তবে একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী আবু তালেবকে জানিয়ে দেন, আবু তালেব শুনো, আমি আমার জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি, জন্মের ৬ বছরের মাথায় আম্মাজানকেও হারিয়েছি, আমার ২ বছর লালিত পালিত হয়েছে আমার দাদা আব্দুল মুত্তালেবের কাছে, এরপরে দাদাও মরে গেল, দাদার মৃত্যুর থেকে এই পর্যন্ত 8 বছর বয়সের থেকে এখন 40-এর উপরে বয়স পর্যন্ত আমি তোমার কাছে লালিত পালিত হয়েছি, আব্বার চেয়েও তুমি বেশি আদর খোয়াক দিয়েছ, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছ, কিন্তু শুনে রাখো মক্কার এই লোকেরা যে অফার দিচ্ছে আমাকে, যে প্রস্তাব করছে, এইগুলো শুধু নয়, ওরা যদি আসমানের সূর্য আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকারের জন্য কালেমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না, কারণ আমি দাওয়াত দিচ্ছি নেতৃত্বের জন্য নয়, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর হুকুম পালন করার জন্য। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি যার পক্ষে বয়ান করি তিনি মাওলা আমার, আমার একটা মাওলা আছে তার নাম কি আল্লাহ, ওদের কোন মাওলা নাই, ওদের ভয় আমাকে দেখাবেন না, জেনে রাখুন আমি আমার এই তাওহীদের দাওয়াত লা ইলাহার দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারবো না। আবু তালেব বুঝতে পারল অনেক ভয়াবহ বিষয়, এই মক্কার নেতারা খেপে যাবে, তিনি চলে গেলেন নিজের পরিবারের কাছে, বনু হাশেম বনু মুত্তালিবের কাছে, সব জড়ো করে ভাষণ দিলেন, দেখো মুহাম্মদ আমাদের ভাতিজা, আমাদের বংশের লোক, আবু জাহেলরা তাকে হত্যা করতে যাবে, কে কে আসো মুহাম্মদকে সাহায্য করার জন্য। বনু হাশেম বনু মুত্তালিব সব ঐক্যবদ্ধ হল আবু তালেবের নেতৃত্বে, একমাত্র একটা ছাড়া কে সেটা, আবু লাহাব, কি নাম, আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, আবু জাহেল কিন্তু আপন চাচা না, মনে রাখবেন, আবু জাহেলকে অনেকে আপন চাচা ভাবে, আবু জাহেলের বংশ ভিন্ন, আবু জাহেলের বংশ হল বনু মাখজুম, আর আমাদের নবীর বংশ বনু হাশেম, দুইটা বংশই আলাদা। ও মুসলমানেরা, আল্লাহর নবীর বংশের সমস্ত মানুষ একত্র হল, এক আবু লাহাব ছাড়া সব একত্র হয়ে গেল। এবারে আবু তালেব কি বলে শুনুন, আবু তালেব বলছে, হে মোহাম্মদ, আমি জানি তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ এটা সত্য, তোমার কালিমা সত্য, তোমার দিন সত্য, পৃথিবীর বুকে একমাত্র দিন তোমার দিন, তবে শুনে রেখো আমার কম আমার বিরুদ্ধে চলে যাবে, আমাকে তিরস্কার করবে, আমাকে গালিগালাজ করবে, আমাকে মন্দ বলবে, এই ভয় যদি না হতো আমি তোমার দিন গ্রহণ করতাম। তুমি জেনে রাখো আল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজমিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, ও মুহাম্মদ তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার কাছে একটা লোক আসতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব অঙ্গীকার করলো, অঙ্গীকার রক্ষাও করেছে। এরপরে শুরু হল নির্যাতন, 3 বছর পর্যন্ত আল্লাহর নবীর পরিবার সহ আবু তালেবের পরিবার সহ গোটা বনু হাশেম বনু মুত্তালিবের বিরুদ্ধে অবরোধ দেওয়া হল। বর্তমান কাফেররা যেরকম মুসলমান দেশগুলোকে অবরোধ দেয়, মনে রাখবেন নতুন কোন বিষয় না, কাফেররা আগেও অবরোধ দিয়েছে, সে অবরোধ দেওয়া হল, এইভাবে নির্যাতন করা হল। আবু তালেবকে নবী সাহায্য করেছেন কিনা, মৃত্যু পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে ছিল, সাহায্য করেছে, আল্লাহর নবীর দিন কিন্তু গ্রহণ করে নাই। এবারে আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন, চাচাজি সারা জীবন তুমি আমার পক্ষে রয়েছ, সারা জীবন আমার পক্ষে কাজ করেছ, সারা জীবন তুমি জুলুম নির্যাতন সহ্য করেছ, কিন্তু আমি চাই তুমি যা কিছু করেছ কাজে আসুক, তোমার এই সবগুলো জিরো, সব শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আসবে না, পরকালে কিছুই পাইবা না, যদি একটা শর্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দাও এইটা তোমাকে দিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া দরকার নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করি এটা পারবো, কিন্তু লা ইলাহার সাক্ষী না দিলে সুপারিশ করতেও পারবো না। ও মুসলমানরা শুনে রেখো, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে আমি কিছুই করতে পারবো না, সব তোমার জিরো, সব তোমার জিরো, আবু তালেব তোমার সারা জীবনের মেহনত জিরো, সব বৃথা যাবে, আল্লাহর নবী বলছেন সব বৃথা যাবে, আর পীর বলছে ইসলাম গ্রহণ না করলেও পরকালে মুক্তি পাওয়া যাবে। আরো সামনে চলুন, আবু তালেব শেষ পর্যন্ত মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, ইসলাম গ্রহণ করে নাই, সব জিরো রয়ে গেল, জিরো, একটা এক লেখলে তারপরে যদি 1-0 দেয় কত হয়, আর 1-0 দিলে কত হয়, আদি এক না থাকে শুরুতে খালি শূন্য না কোনো মূল্য আছে, ঠিক তেমনি ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে এক লাগানো ছাড়া, তাওহীদ গ্রহণ করা ছাড়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে তা গ্রহণযোগ্য হবে, যদি পীরে মুরিদে গ্রহণযোগ্য হবে, দেওয়ানবাগির মুরিদ, রাজার বাগির মুরিদ, চন্দ্রপাড়ার মুরিদ, আটরশির মুরিদ, আর মাঝ ভান্ডারির মুরিদ, যত রকমের মুরিদ হোক না কেন, যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দেয় পরকালে নাজাত পাওয়া যাবে? আবু তালেব ইসলাম গ্রহণ করলো না, মরে গেল। এরপরে কোরআন পড়ুন, আল্লাহর নবী তারপরে দোয়া করতে লাগলেন আর বললেন, আমি অতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। আল্লাহর নবী, মহান নবী দোয়া করতে লাগলেন। আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদের বুঝাবার জন্য বলছি, আল্লাহর নবীর চেয়ে আর বড় কোন বুজুর্গ কেউ আছে? যদি হেদায়েত দিয়ে দিতে পারত, তরাইয়া নিতে পারত, পার করে নিতে পারত, তাহলে একজন লোকে পারতেন, সে কে? কিন্তু আল্লাহ কি বলছেন শুনুন, আল্লাহ তারা বলছেন, আল্লাহর নবী মৃত্যুর পরও দোয়া করতে লাগলেন, তখন নাজিল হয়ে গেল সূরা কসাসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার আত্মীয়, আপনি যাকে মনে চাইবে তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। পরিষ্কার হয়ে গেল, হেদায়েত দেওয়ার মালিক কে? ও মুসলমান, পরকালে মুক্তি দেওয়ার মালিক কে? তরাইয়া নেওয়ার মালিক কে? এরপরেও যদি কোন পীর বলে তার মুরিদদেরকে সে পার করে নিবে, পার করে নিবে, দেওয়ার মালিক সব, হেদায়েতের মালিক সে, ধনী বানাবার মালিক সে, এইগুলো পীর না শয়তান। যদি কেউ এই সব পীরের খপ্পরে পড়ে থাকেন, আমি আপনাদের সাথে দুশ্মনী করার জন্য বলছি না, খেপানোর জন্য বলছি না, আপনার সঙ্গে আমার কোন দুশ্মনী নাই, আপনার সঙ্গে আমার পরিচয়ও নাই। ও ভাই, যদি এই সমস্ত দরবারে ধরা পড়ে থাকো, কোরআন হাদিসকে বুঝার চেষ্টা করো, ইসলামকে বুঝার চেষ্টা করো, তওবা করো, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বাজা বাজা, ফিরে আসো, ফিরে আসো। এখনো তুমি আল্লাহর নবী যে হেদায়ত দিতে পারেন নাই, তোমার পীর কি করে হেদায়ত দিয়ে নিবে? ও মুসলমান, শুনে রেখো, আল্লাহ তাআলা শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই। আর আকায়াতে বলেছেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, আপনি জেনে রাখেন যে কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা, কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু মিন উলি কুরবা, যদিও তার নিকট আত্মীয় হোক না কেন, চাচা হোক, ভাতিজা হোক, মিন বাদি মা তাবাইয়ানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম, যখন তার সামনে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামী, মুশরিক, কাফের, আর দোয়া করাও যাবে না, কি কঠোর অবস্থা! আল্লাহর নবীকে দোয়া করতে পর্যন্ত নিষেধ করে দিলেন, আল্লাহর নবী হেদায়েত দিতে পারলেন না। এর পরেও যারা গান গায়ার বলে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আদমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, গান গায় না এরকম? মুসলমান যারা আল্লাহকে বলে খালি, সে ব্যক্তি মুসলমান না কাফের? যে ব্যক্তি বলে সব দেওয়ার মালিক খাজা, সে মুসলমান না কাফের? এই মুশরিক গুলো, মুশরিক মুশরিক, পরিষ্কার মুশরিক, এই মুশরিক গুলো আবার পীরের ধ্যান করে, আর হুজুরের কলব আল্লাহর প্রায় ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহর প্রায় পাইতে হইলে পীরের ধ্যান করতে হবে, ছবি বসাইতে হইবে, ঘরে পীরের ছবি, মসজিদেও পীরের ছবি, অন্তরে পীরের ছবি, নাম দেশে হুজুরের কলব। হাদিস একটা জাল তৈরি করেছে, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরের কলব ছাড়া। এটার অর্থ যদি এই হয় যে আল্লাহর দিকে রুজু করে খুশু খুজুর সাথে নামাজ পড়া আমার কোন দ্বিমত নাই, কিন্তু ওরা এটা না, ওদের অর্থ হল হুজুরি কলব, মানে কলব হাজির করতে হইবে, মানে আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবাজ্জু, পীর সাহেবের কলবের তার পীরের দিকে, এইরকম হাজার পীরের মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু। ও মুসলমান, হাদিসে আল্লাহ রসুল কি বলেন শুনুন, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বুখারী হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, ওই ঘরে যেই ঘরে কুত্তা থাকে বা কোন যে প্রাণীর ছবি থাকে, কোন প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, ঘরে যদি কুত্তার ছবি থাকে, কুত্তা থাকে আর পীরের কোন প্রাণীর ছবি থাকে, ফেরেশতা না ঢুকে, তাহলে যেই পীরের অন্তরে বা যেই মুরিদের অন্তরে পীরের ছবি আছে সেখানে আল্লাহ ঢুকবে? যেই ঘরে পীরের ছবি আছে সেই ঘরে আল্লাহ ঢুকবে? আল্লাহর রহমতে ফেরেশতা ঢুকবে? শয়তান ঢুকে, কি ঢুকে? শয়তান ঢুকে। অ মুসলমান নামাজে বলতেছো, ভালো করে বোঝার চেষ্টা করো, নামাজের সময় তুমি বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র তোমাকে ডাকি, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই। কোন ভাই মাধ্যম আছে এখানে? কোন কলব হাজির করা হলো না, আল্লাহ তারা বলেন ডাইরেক্ট ডাকো, আর পীর বলল না আমি ডাইরেক্ট ডাকলে শুনবে না, বরং আল্লাহকে ডাকতে ভাইয়া মাধ্যম লাগবে। ও মুসলমান আলেমদের কাছে যাও, ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন হাদিসের সবক নাও, সেটা ভিন্ন বিষয়, ওস্তাদ এবং শিক্ষক পর্যন্ত শেষ। ও মুসলমান এরপরে যদি মনে করো না উনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, উনি হেদায়ত দিয়ে দিবে, উনি তরাইয়া নিবে, পার করে নিবে, ও মুসলমান উনি মাধ্যম, বায়া মাধ্যম, এইসব যদি চিন্তা করা হয় সেগুলো মুসলমান না মুশরিক? ও মুসলমান মক্কার কুফফাররা মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য, এখন আমি বলতে পারার সময় লাগবে, আমার দেশের ধারণা, লোকের মানুষের ধারণা, মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করত না, আর এবারে আল্লাহ আমাদের চেয়ে ভালো বিশ্বাস করত, কোরআনে পরিষ্কার আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাহুম লাইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, আপনি আবু জাহালকে জিজ্ঞেস করেন, আবু লাহাবকে জিজ্ঞেস করেন, মক্কার সমস্ত কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুন্নাল্লাহ তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? ও ভাই সৃষ্টিকর্তা তুমি যেমন বিশ্বাস করো আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বাস করত কাকে? শুধু এ পর্যন্ত না, আরো আলসাত প্রণায়াত, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লাইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। ও মুসলমান আল্লাহ বলছেন তুমি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করো, ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করো, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের নিয়ন্ত্রণ করে চন্দ্র এবং সূর্যকে, গ্রহ নক্ষত্র ও সব কিছু সৃষ্টি করেছে, কে নিয়ন্ত্রণ করে, কে? লাইয়াকুলুন্নাল্লাহ তারা বলবে সব করে কে? শুধু এ পর্যন্তই না, আমি আরো অ্যাডভান্স করে বলতে চাই, শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, কে বিশ্বাস করে? শয়তানে জাহান্নাম থেকে, জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছিল কার কাছে? শয়তানে বিপদে পড়ে প্রার্থনা করলো আল্লাহর কাছে, বলল রব্বি ফাঙ্গদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। শয়তানে প্রার্থনা করে কার কাছে? আর আমার দেশের মানুষ বিপদে পড়লে প্রার্থনা করে কোন জায়গায়? মাজারে গিয়ে, মাজারে যায়, দূরে মাজারে। মক্কার কুফফারদের সম্পর্কে কোরআনে বলা আছে ওরা যে মূর্তি পূজা করত তা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে, কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি মাধ্যম রূপে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে সেজন্য। ও মুসলমান যদি মাধ্যম রূপে মূর্তি পূজা করার কারণে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে যারা নাকি পীরের ছবি অন্তরে বসায় তারা কি মুসলমান না মুশরিক? মক্কার কুফফারদের মতোই মুশরিক, কোনো ব্যাসকম নাই। অ মুসলমান শুনে রেখো, এখন বলবো আমি তো মূর্তি পূজা করি না, ওরা মূর্তি পূজা করলে সব ভুলে, বিপদে বলে সব ভুলে যেত, কোরআন বলছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, হে নবী ওদের অবস্থা শুনুন, যখন ওরা তুফানে পড়ে, নৌকায় যখন চড়ে, জাহাজে চড়ে, পানিতে চড়ে, এরপরে যখন তুফান ধরে, তখন ছড়া খাজা বাবা, গাজা বাবা, মূর্তি দেবদেবী সব ভুলে যায়, একেবারে খালেস ভাবে আল্লাহকে ডাকতে থাকে। ও মুসলমান মক্কার কুফফাররাও বিপদে বলে ডাকতো কাকে? একেবারে খালেস করে। আর আমার দেশের মুসলমানরা বিপদে পড়লে খালেস ভাবে ডাকে, মাজারকে কাকে ডাকে? মাজারওয়ালাকে ডাকে। আ মুসলমান আপনি বলবেন ওরা তো মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না। ও মূর্তি পূজা করো না, করো ডাকি, একুশে ফেব্রুয়ারি আসলে আসতেছে সামনে, মূর্তির সামনে দাঁড়াইয়া নিরবতা পালন করো। ও মুসলমান নামাজে দাঁড়াইয়া ইবাদত করা, দাঁড়ানো ফরজ, ইবাদত কিনা? নামাজে দাঁড়াইলে ইবাদত হয় কার? আল্লাহর। আর যখন মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, নীরব ভাবে দাঁড়ায়, ইবাদতটা হয় কার? মূর্তির ইবাদত হয় কিনা? অবশ্য মূর্তিকে ফুল দাও, মূর্তির জন্য খালি পায়ে হাঁটো, নগ্ন পায়ে হাঁটো, মূর্তিকে সালাম করো, মূর্তির গলায় ফুল চড়াও, এগুলো শিরিক কিনা? এইভাবে শিরিকে জর্জরিত এই জাতি এরপরে শুরু করলো, আরো গভীরে চলে গেল, পীরের ছবি বসাতে হবে, পর্যন্তই শেষ নয়, এবারে পীরকে সেজদা করতে হবে। সেজদাকে ভাগ করো দুই রকম, একটা হলো সেজদায় তাজিমি, একটা হলো সেজদায় ইবাদত। এখানে লিখেছে সেজদা খালি জায়েজ না, এটা বড় ইবাদত, পীরে যে মানা করে না এটাই দলিল যে সেজদা আছে, নইলে পীরই মানা করত, পীর তো নবীর কায়েম মোকাম, নবী যেরকম পীর সেরকম, নবীর স্থানে পীর, সুতরাং পীর যদি নিষেধ না করে তাহলে সেজদা করা জায়েজ। দেখছে এখানে সেজদায় তাহিয়া সালামের স্থলাভিষিক্ত, জাওয়াহিরি লেখছে এখানে ফতোয়ায় খানিতে রয়েছে, কোন ব্যক্তি যদি বাদশাকে সেজদা করে তা যদি সম্মানের উদ্দেশ্য হয়, নামাজের জন্য না হয়, তাহলে কুফুরি হবে না। আবার ফতোয়ায় কাফিতে উল্লেখ করেছে সদরুল শহীদ বলেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করে আর তাতে সম্মান প্রদর্শন উদ্দেশ্য হয়, এবাদত উদ্দেশ্য না হয়, তাহলে কুফুরি হবে না। এটা জায়েজ করছে এখানে ফতোয়া দিয়ে। এই বইতে পুরো লেখা আছে সবগুলো, এটা সব প্রায় এইসব লাইনের তত পীর আছে, সব পীরে বইতে আছে, উদ্দেশ্য দুই একটা দেখানো যেগুলো বইতে লিখে দিয়েছে এরা। অ মুসলমান, এবারে আসুন আল্লাহর নবী কি বলেন শুনুন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বিষয়টা স্পষ্ট জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উভয় জগতের বাদশাহ, রোম সম্রাট, পারস্য সম্রাটরা দুনিয়ার বাদশাহ, ওদেরকে ওদের প্রজারা সেজদা করে, আপনি উভয় জগতের বাদশাহ, আপনাকে আমরা সেজদা করব কিনা? পরিষ্কার প্রশ্ন, বুখারী মুসলিম হাদিসের সব কিতাবে পাবেন। আল্লাহর নবীকে প্রশ্ন যদি না করা হতো তাহলে হয়তো একটা ফাঁক থেকে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সেজদা করব কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নাই, সে কারণে তোমরা আমাকেও সেজদা করতে পারবে না এবং মেয়ে লোকরাও স্বামীকে সেজদা করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল এই শরিয়তের মধ্যে, এই শরিয়তের মধ্যে আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নাই। আল্লাহর নবী ভাগ করেন নাই যে না সেজদায় তাজিমি করা যাবে, নবীকে সেজদা করার পারমিশন দেওয়া হয় নাই, নবীকে সেজদা করলো না সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সেজদা করার জন্য অনুমতি দেন নাই। অবসলমান, এর পরেও যারা বলবে যে পীরের পায়ে সেজদা করা যাবে, কবরে সেজদা করা যাবে, এগুলো পীর না শয়তান। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের মিশন বাস্তবায়ন করছে, ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করছে, আর নাম হলো ওলি। নাম কি? এই ওলিগুলো মাজার তৈরি করে, মাজারে সেজদা করে। ও আমার ভাইয়েরা শুনো, আমি মক্কা শরীফে দেখেছি, মদিনাতে দেখেছি, মক্কা শরীফে একটা কবরস্থান আছে, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত সেখানে প্রতিদিন 20-25টা লাশ দাফন করা হচ্ছে। আমি মক্কাতে প্রায় 15 বছর ধরে যাওয়া আসা আছে, হজের সময় যাওয়া পরে, রমজানে থাকা পরে, এইবার রমজান পুরো রমজান ওখানে ছিলাম, হজে গেলাম আবার। এইভাবে যতবার গেছি প্রত্যেক নামাজের সময় এমন কোন নামাজ পাওয়া যায় না যে নামাজে একাধিক লাশ দাফন জানাজা না হয়। লাশগুলো দাফন হয় কোথায়? ওই কবরস্থান জান্নাতুল মুআল্লাতে। আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত ওখানে প্রতিদিন 20-25টা লাশ দাফন করা হচ্ছে। ওই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী, সমস্ত মুমিনদের মা, আল্লাহর নবীর সমস্ত সন্তান একটা ছাড়া সমস্ত সন্তানদের মা, মা ফাতেমার মা, ও মুসলমান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন সেখানে। ও মুসলমান গিয়ে দেখবে চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানের মাঝখানে কোনো বিল্ডিং নাই, কোনো চাদর নাই, কোনো আগরবাতি নাই, কোনো মোমবাতি নাই, কোনো টাকা পয়সা নাই। খাদিজার কবরের কোন বিল্ডিং আছে? চাদর, আগরবাতি, মোমবাতি। এবারে চলুন মদিনা শরীফ যাই। মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা জিয়ারত করে সামনে বের হও, একটা বিশাল কবরস্থান নজরে পড়বে, চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে। এই কবরস্থানটাও আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত কবর দেওয়া হচ্ছে। কম হলো 10,000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে এই কবরস্থানে। এই কবরস্থানে মা ফাতেমার কবর, মা আয়েশার কবর, এই কবরস্থানে রয়েছে আল্লাহর নবীর পরপর দুই মেয়ের জামাতা, মুসলমানদের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, সেই কবরস্থানে গিয়ে দেখো আল্লাহর নবীর যুগ থেকে যারা শুয়ে আছে, আল্লাহর নবীর সন্তানরা, স্ত্রীগণ, আল্লাহর নবীর বিবিগণের কবরে কোনো বিল্ডিং আছে কিনা, কোনো চাদর আছে কিনা, কোনো আগরবাতি আছে কিনা, কোনো মোমবাতি আছে কিনা। আবার চলুন অহুদ পাহাড়ের প্রান্তরে, আল্লাহর নবীর যেখানে দান শহীদ হল, অহুদের যুদ্ধ হয়েছিল, 70 জন মুসলমান শহীদ হল সেখানে, আল্লাহর নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, শুধু জান্নাতের সুসংবাদ প্রাপ্তই নয়, সমস্ত শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলার আনহুর কবর রয়েছে সেখানে। সেই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া মাঝখানে কোনো বিল্ডিং নাই, কোনো আগরবাতি নাই, চাদর নাই, মোমবাতি নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবিদের কবরে, আল্লাহর নবীর বিবিদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে চাদর দেওয়ার কি কোনো লোক ছিল না? দেয় না কি জন্য? হাদিস শরীফ পড়ুন, আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর তিন দিন আগে বললেন, লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। কেন লানতের দোয়া করছেন, গজবের দোয়া করছেন, অভিশাপ দিচ্ছেন, কি অপরাধ তারা করলো? আল্লাহ হাবিব ফরমান, ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের নবী ওদের ওলি বুজুর্গদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছিল। লা তাজালু কবরি আমার উম্মতরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাইবা না, আমার কবরকে পূজার স্থান বানাইবা না। যার কারণে আজ পর্যন্ত আল্লাহর নবীর কবরে সেজদা করা হয় না, কোন রকম সেজদা হয় না, আগরবাতি হয় না, মোমবাতি হয় না, টাকা পয়সার ছড়াছড়ি হয় না। ও মুসলমান, আমি বলতে চাই, যদি কবরের চাদর দেওয়া ভালো কাজ হতো, আল্লাহর নবীর বিবিদের কবরে, আল্লাহর নবীর সাহাবিদের কবরে, আল্লাহর নবীর জামাতার কবরে মানুষ সুতার চাদর নয় বরং কলিজা ছিঁড়ে তা দিয়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান ছিল, ঠিক কিনা? দিচ্ছে না কি জন্য? আল্লাহর নবী লানত করেছেন সেজন্য। যেই কাজটা আল্লাহর নবী লানত করে গেলেন, বাংলাদেশে যে দৈনিক মাজার তৈরি হচ্ছে, হাজার হাজার মাজার, এগুলি কি মুসলমানদের কাজ না শয়তানের কাজ? আমি মাজারে যারা শুয়ে আছেন তাদের বিরুদ্ধে বলছি না, আবার কালকে সকালে দেখবেন একদল বলবে, কয় যে উনি সব বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে গেছেন। না না ভাই, বুজুর্গদের বিরুদ্ধে কথা বলি নাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই এই মাজার তৈরি করতে আসেন নাই এদেশে, তিনি এসেছিলেন লড়াই করতে, জেহাদ করতে। ইতিহাস পড়ো, রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা ছিল নিষিদ্ধ, হিন্দুরা গরুকে মানে দেবতা। এখনো ইন্ডিয়াতে আমি দেওবন্দে পড়াশোনা করেছি, দেওবন্দে ওই সময় শুনেছি হিন্দুরা স্লোগান দেয়, গো হামারি মাতা হয় তুমসকো খাতা হয় তুমকো চাহিয়ে কবরস্থান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান, এরকম হিন্দু হিন্দি হিন্দুস্তান যবন ভেজো পাকিস্তান, এই সব স্লোগান দেয় আর মুসলমানদের হত্যা করে সেখানে পাখির মতো গুলি করে মারে। ও মুসলমান, এই সিলেট শহরে ছিল তৎকালীন সময় রাজা গৌর গোবিন্দ হিন্দু, এই শয়তান মুসলমানদের জন্য গরু জবাই করা নিষেধ করে দিয়েছিল। বোরহানউদ্দিন নামে একজন মানুষ মুসলমান, দীর্ঘদিন পরে একটা পুত্র সন্তান হল, সেজন্য তিনি খুশি হয়ে আকিকা দিল, গরু জবাই করল। গরু জবাই করার কারণে ওই হিন্দু রাজা মুসলমানটাকে ধরে নিয়ে যেই হাত দিয়ে গরু জবাই করেছিল সেই হাতটাকে কবজা দিয়ে কেটে ফেলেছিল, এবং যেই শিশুর নামে আকিকা দিয়েছিল সেই শিশুটাকে পর্যন্ত বলি দিয়েছে ওই গরুর দেবতার খুশি করার জন্য। এই খবর যখন দিল্লির সম্রাটদের কাছে পৌঁছানো হল, বারবার হামলা করা হল, শেষ পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ নেতৃত্বে একদল মুজাহিদ পাঠালো এবং তারা এখানে যুদ্ধ করতে আসলো। ইতিহাস পড়ো, যুদ্ধ করলো, রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দিল, বিতাড়িত করলো। এই ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি বাজার তৈরি করার জন্য আসেন নাই, তার মাজারে ফুল দেওয়ার জন্য তিনি বলেন নাই, বাজারে গজাল মাছ খাওয়ার জন্য বলেন নাই। আজকে মুসলমান গজাল মাছ পালে, কোন মাজারে গজাল মাছ, ছেলের গেলে গজাল মাছ, চিটাগাং গেলে কচ্ছপ, আবার খানজানারি গেলে কি কুমির। ও মুসলমান জাতি, এই মাজার যারা তৈরি করছ, মাজারে যারা টাকা পয়সা দিচ্ছ, মাজারে গিয়ে যারা প্রার্থনা করছ, মাজারে গিয়ে জবাই করছ, সবগুলো মুশরিক, শিরকে কাজ করছ। আল্লাহর নামে জবাই করলে আল্লাহর ইবাদত হয়, মাজারওয়ালার নামে জবাই করলে কার ইবাদত হয়? মাজারওয়ালার ইবাদত হয়। আল্লাহর কাছে দোয়া করলে মুখুল ইবাদত, দোয়া ইবাদত হয়। আর যদি মাজারওয়ালার কাছে দোয়া করা হয়, মাজারওয়ালার ইবাদত করা হয়। ও মুসলমান জাতি, আল্লাহর নামে মান্নত করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে কবরের নামে মান্নত করলে কবরওয়ালার ইবাদত হবে। এইরকম ভাবে টাকা পয়সার ছড়াছড়ি, জেনে রাখো হাদিস শরীফে বলা হয়েছে, মানুষ যখন মারা যায় আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো আসলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আনসাদা কাব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ও ফেরেশতারা শুনো, ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার ওই বান্দার কবরে বেহেশতের পোশাক পরিধান করাইয়া দাও, বেহেশতের বিছানা বিছিয়ে দাও, বেহেশতের সঙ্গে ওর কবরটাকে জুড়াই দাও, সঙ্গে সঙ্গে জান্নাতের নিয়ামত দ্বারা তার কবরটা পরিপূর্ণ হয়ে যায়। উপরে চাদরের কোন দরকার আছে? কয় যে মাজারে টাকা নিজ হাতে ফেলুন, মানে মাজারওয়ালা না খাইয়ে মরতেছে, মাজারওয়ালা না ক্ষুদায় মরতেছে, ও টাকা পয়সা দরকার? টাকা পয়সা কি কবরওয়ালার দরকার, না কবরের পাশে যারা ল্যাংরা লুলা আতর খুলে তাদের দরকার? কার দরকার? পেটওয়ালার দরকার। পেটওয়ালা পায় না, পায় কে? মাজারে কয় নিজ হাতে ফেলুন। এরপরে এখন বর্তমানে আরো এক শিরিক চালু হয়েছে, মাজারের সঙ্গে সুরঙ্গ করে দিচ্ছে, এরপরে মাজারের সাথে কথা বলে ফরিয়াদ করে। একদল ভাটপাড় আছে ওখানে, ওরা চাদরের তলে মাথা দেওয়া একটা ফরিয়াদ করেন, ফরিয়াদ ফরিয়াদ করায় কবরওয়ালার কাছে, ও মুসলমান ফরিয়াদ করব কার কাছে? ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাই, আমি সাহায্য করব। আর ওরা সাহায্য চায় কার কাছে? পীরের কাছে সাহায্য চায়, কবরওয়ালার কাছে সাহায্য চায়। সাহায্য করার মালিক কে? আল্লাহ। সাহায্য করার মালিক কে? এরপরে কবরে সেজদাও করে। অবশ্য আমি বলে থাকি, তুমি যত রকম নামাজ পড়ো সব নামাজে রুকু সেজদা আছে। ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসর পড়ো, রুকু সেজদা করো, মাগরিব পড়বি, রুকু সেজদা করবি, এশার নামাজ পড়বি, রুকু সেজদা করবি, জুমার নামাজ পড়বি, রুকু সেজদা করবি, ঈদের নামাজ পড়বি, রুকু সেজদা করবি, যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। ও মুসলমান, কেন জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক না কেন রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না? জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না? জানাজার নামাজ আকানামদার তাজদার মদিনা সরবারে কায়নাত রহমতুল আলমিন শফিউল মুজনবিন যার হোক না রুকু সেজদা করতে পারবি না? জানাজার নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানী হোক না কেন রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না? জানাজার নামাজ খাজা মুইনুদ্দিন চিশতির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না? জানাজার নামাজ শাহজালাল রহমাতুল হোক না কেন রুকু সেজদা করতে পারবি না? কোন জানাজার রুকু সেজদা আছে নাকি মুক্তা কাছায় জানাজার নামাজ রুকু সেজদা করে? ও মুসলমান শুনে রেখো, তাহলে কেন পার্থক্য হল সব নামাজের রুকু সেজদা করা ফরজ আর জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না? কারণটা কি? কারণ একটাই শুধুমাত্র, অন্য নামাজে তোমার সামনে কোন লাশ নাই, জানাজার নামাজের সামনে কি আছে? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, একটা গায়রুল্লাহ আছে। যদি তুমি জানাজার নামাজ রুকু সেজদা করো, ওই পীরের মুরিদরা বলবে, ওই মাজার পূজারি বলবে, ওই ভণ্ড পীরের মুরিদরা বলবে, এই তো কবরওয়ালাকে, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, সম্মান করা হলো, তাজিম করা হলো। বিভ্রান্ত করবে তোমাকে, ধোকা দিবে তোমাকে, যাতে করে তোমাকে ধোকা দিতে না পারে, তোমাকে এরকম বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে রুকু সেজদা পর্যন্ত মুলতবি করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকে আরো কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি, পোকায় কেবল মুখে ঢুকতেছে, আর এত রাত্রে আসলে প্রোগ্রাম করিও না। তো সেজন্য যাই হোক, আমি যে কথাগুলো বললাম অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা ছিল, কারণ এই সমাজ এত বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এবাদত করে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, আল্লাহর নবীর সন্তানগুলো মারা গেল, তিন দিনে মিলাদ করেছেন, চল্লিশা করেছেন, এই যে মুর্দারের নামে খতম করে পয়সা খাওয়া হয়, জায়েজ না, হারাম, পরিষ্কার হারাম। আপনার ঘরে যদি মারিফুল কোরআন থাকে, এখন কি খুলে দেখবেন সূরা বাকারার ১৪১ নম্বর আয়াত তাফসীর খুলে দেখবেন, পরিষ্কার লেখা আছে শিরোনাম দিয়া, যে মৃত্যু ব্যক্তির ইশারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। বস্তুত যে পড়েছে সেই যখন কোন সওয়াব পাচ্ছে না, সে তখন তোমার মৃত্যু আত্মার প্রতি কি পৌঁছাবে? পরিষ্কার লেখা আছে মারিফুল কোরআন সংক্ষিপ্ত যেটা এক খণ্ডে, ওটার আছে ৩৫ নম্বর পৃষ্ঠায়, কয় পৃষ্ঠায়? ৩৫ নম্বর পৃষ্ঠায়। আর বড় যেটা ওরা দেখে নেবেন সূরা বাকারার ৪১ নম্বর আয়াত তাফসীরে লেখা আছে, তাহলে মৃত্যু ব্যক্তির ইশারা সব উদ্দেশ্যে এই যে খতমে কোরআন আমাদের ছড়াছড়ি, আপনি ওলামা একরামদের এমনি সাহায্য করেন, হাদিয়া তো বাজার আমরা বিনিময় দেই না, আমরা হাদিয়া দেই, হাদিয়া তো এমনি দাও না। আমি ঢাকার এক মসজিদের ইমাম, যখন প্রথম গেলাম তখন দেখি যে মাশাআল্লাহ মিষ্টির পোটলার ঠেলায় মেম্বারে জায়গা থাকে না, মেহরামে জায়গা থাকে না, পিছনে রাখা লাগে, আর টাকা তো মাশাআল্লাহ আসতে থাকে, বড় মসজিদ আর যখন এই ফতোয়া দিলাম তখন থেকে সব মিলাতে বন্ধ, এখন হাদিও দেয় না, আমাকে দাওয়াত কেউ খাওয়ায় না। ও মুসলমান, তাহলে তুমি মিথ্যা বলছো, ধোকা দিচ্ছ, প্রতারণা করছো, আল্লাহর বিধানকে পরিবর্তন করছো। হাদিয়া দাও মহিলা মাদ্রাসায়, এইখানে টাকা দিয়ে দাও, মহিলারা না খেয়ে আছে কি কষ্ট করে, আমি বুঝতে পারছি মাদ্রাসায় ঢুকেই যে মাদ্রাসার অবস্থাটা কি। আল্লাহর হাবিব ফরমান, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে, কয় প্রকার আমল? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আমি চান্দ উঠাবো, উঠবে না, কেউ উঠবে না, কেউ উঠবে না, আমি চান্দ উঠাবো না, আমি এই কথা বলে শেষ করতেছি, মনে করছে চান্দ উঠবো না এখন, না না অভ্যাস খারাপ, আমাদের তো এটা খারাপ হয়ে গেছে অভ্যাস, কারণ দেওয়ার অভ্যাস তেমনি নাই, চাইলে তারপর বাহাবা দিব, মারহাবা দিব, এবার দিবে, যারা দিবেন তারা গোপন দিয়ে দেবেন, অসুবিধা নেই। বলতেছিলাম যে বিষয়টা, আল্লাহর হাবিব ফরমান, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে, কয় প্রকার আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর সৎকার জারিয়া, সৎকার জারিয়া কি? সৎকার জারিয়া মাদ্রাসা, সৎকার জারিয়া মসজিদ, সৎকার জারিয়া রাস্তা, সৎকার জারিয়া টিউবওয়েল বসানো, নলকূপ বসানো, পানির ব্যবস্থা করা, মুসাফেখানা করা, এমনকি একটা গাছ লাগানো পর্যন্ত সৎকার জারিয়া ধরবেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, একটা অধ্যায়ের শিরোনাম আছে বৃক্ষরোপণ সম্পর্কে, আজকে যারা আমাদেরকে গাছ রোপণ শিখায় ওদেরকে বলো মুসলমানদেরকে শিক্ষা দরকার নাই, ইহুদি খ্রিস্টানদেরকে শিখাও, মুসলমানদের নবী তোমাদের চেয়ে 1400 বছর আগে বুখারী শরীফ হাদিসে স্পষ্ট রয়েছে যে গাছ লাগানো শিখে গেছে, আর বলেছেন যে ব্যক্তি গারসান, যে ব্যক্তি একটা গাছের চারা লাগাইল সেটি গাছ হলো, ওই গাছে যত পাখি বসবে, মানুষটা ছায়া বসবে, ফল খাবে, যতদিন পর্যন্ত এই গাছের দ্বারা মানুষ উপকৃত হবে অতদিন পর্যন্ত তার আমল নামায় সৎকার জারিয়ার সব লেখা বেজর, সুবহানাল্লাহ। এক নম্বর সৎকার জারিয়া, দুই নম্বর হল আও এলমিন ইনতাফাউ বিহি, কোন এলেম শিক্ষা দিয়ে গেল সেই এলেম দ্বারা পরবর্তী লোকের উপকৃত হল। ও মুসলমান জাতি, এইখানে তুমি তো নিজের সন্তানকে পড়াইতে পারো, সেটাও তোমার ফায়দা হবে, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, এলেম শিক্ষা দিয়ে ব্যবস্থা করে গেলা, নিজে শিখো অথবা শিক্ষার ব্যবস্থা করো, এবং তোমার এই শিক্ষা পাওয়ার পরে এবার সে তোমাকে আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে পড়াবে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের ছাত্র আছে এখানে, ছাত্ররা পড়ে, আবার এই ছাত্র আমি মরলে পরে ছাত্ররা পড়াবে, ছাত্র মরলে তার ছাত্র পড়াবে, কেয়ামত পর্যন্ত আমার থেকে একটা সিলসিলা জারি থাকবে কিনা, এটা সৎকার জারিয়ার আর একটা সুরাত, এলমের চর্চা রাখা। তিন নম্বর হল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোন ন্যাক সন্তান রেখে যায়, ন্যাক সন্তান, ওয়ালাদ বলা হয়েছে এখানে, ইবনুন বলা হয় নাই, বিনতুন বলা হয় নাই, ওয়ালাদুন বলা হয়েছে, ন্যাক সন্তান, সন্তান মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা ন্যাক সন্তান রেখে যাও, যেই সন্তান মৃত্যুর পরে দোয়া করবে, নামাজ পড়বে, দোয়া করবে, আর বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ও রাব্বুল আলামিন তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, করুণা করো, মায়া করো, যেরকম তারা মায়া করেছিল আমাকে শিশু অবস্থায়। এটা কার শিখানো দোয়া? আল্লাহর শিখানো দোয়া। সন্তান যদি নামাজ শিখে, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করবেন কিনা? আর এইটা বাদ দিয়া, আল্লাহর শিখানো দোয়া বাদ দিয়া মানুষ করে কি, কয়েক মানুষ মারা গেছে, একটা খতমের দাওয়াত দাও, তিন দিনে খতম, তিন দিন পরে একটা মিলাদ পড়াও, মজলিস খাওয়াও, এরপরে 40টা খাওয়াও। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী নিজের জীবদ্দশায় তার সন্তানগুলো মারা গেল, একমাত্র ছোট মেয়ে ফাতেমা ছাড়া বাকি সব মারা গেল, খাওন দিয়েছিলেন, তিন দিনে খাওন দিয়েছিলেন, মজলিস খাওয়াইছিলেন, মাটিয়াল খাওয়াইছিলেন, এক এক দেশে এক একটা নাম মানাইছে লোকেরা। এরপরে শুনুন, 40টাও করেন নাই, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবীর এটা করেন নাই, বরং তুমি তোমার পিতামাতার জন্য যদি কিছু করতে চাও, এই মহিলা মাদ্রাসায় একটা ছাত্রীর দায়িত্ব নিয়ে নাও, আমি একটা ছাত্রের সারা জীবনের খরচা চালাবো, আমি একটা ছাত্রীর মাসের এক মাসের খরচা দিব, এইরকম ভাবে ভাগ করে তোমরা কাজ চালিয়ে নাও, দেখবে সৎকার জারিয়া চলতে থাকবে, এলমের দিনে ফায়দা হবে, তিন কাজ একসাথে হবে, আর যদি নিজের সন্তান হয় এইরকম আমরা কাজ করতে পারি, সেইগুলো বাদ দিয়া এই তিন দিনে মিলাদ, 40টা মিলাদ, আরো কত কিছু আছে। এই জন্য আমি বলছি ওলামায়ে কেরামদের হাদিয়া দেওয়ার জন্য, বন্ধ করার জন্য না, তবে দিতে হবে হালাল ভাবে। কিভাবে? বৈধভাবে। এই মাদ্রাসায় গোপনে দান করে যান, মসজিদের ইমাম সাহেবের এক বেলা বাজার করে দেন, একটা মুরগি কিনে দেন, আপনি মুরগি কিনছেন, ইমাম সাহেব যেন একটা কিনেন, আপত্তি আছে? কোন আপত্তি নাই। কিন্তু ওই যে তিন দিনা মিলাদ আর চল্লিশা মিলাদ এই মুখস্থ করে রাখে, এইগুলো ইংরেজদের তৈরি করা, একদল ভণ্ড পীরদের তৈরি করা, এরা এইভাবে মুসলমানদেরকে এই সব কাজে লাগিয়ে রাখছে, যাতে করে মুসলমানরা কোরআনের কথা যেন সমাজে বাস্তবায়ন করতে হবে, আদালতে, ব্যাংকে, বঙ্গভবনে, গণভবনে, সারা দুনিয়াতে ইসলাম কায়েমের কথা বলতে না পারে, সেই জন্যই চক্রান্ত করেছে ইংরেজরা। সেই ইংরেজদের তৈরি করা, ইংরেজদের তৈরি করা আলেমরাই এখন আবার জেগেছে মাজারের পক্ষে, কবর পূজারীরা এখন সরকারের ছত্র ছায়ায়, ইহুদি খ্রিস্টানের ছত্র ছায়ায় বাইতুল মুকাররম দখল করেছে, ঠিক কিনা? এই বাইতুল মুকাররম মসজিদে আপনারা দেখেছেন ইমাম প্রশিক্ষণের মতো একটা জায়গায়, সেইখানে আমেরিকার নর্তকীরা, আমেরিকার মেয়েরা, উলঙ্গ পোনা বেহায়া পোনা মেয়েরা আর ছেলেরা একসাথে ব্যালে ডান্স করেছে, নাচ করেছে, গান করেছে, আলিঙ্গন করেছে, জড়াজড়ি করেছে, কিনা? ইমাম সাহেব দেখেছে এই ইমামদারকে তারা কেন তৈরি করছে, আমি যেটা বলেছি ইংরেজরা আগেও চক্রান্ত করে এখনো করছে। এই জন্য মুসলমান সাবধান হও, ইমান ঠিক রাখো। আজকে চতুর্দিকে একদিকে বোমা মেরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মারা হচ্ছে, ফিলিস্তিনে মারা হচ্ছে, ইরাকে মারা হচ্ছে, বাংলাদেশের আজকে আমাদের বোন সেই ফেলানিকে দেখেন নাই, পাখির মতো গুলি করে তারপরে কাঁটা তারের বেড়ার সামনে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা? কেন এই পরিস্থিতি? আল্লাহ তো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন, মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন। শর্ত কি হতে হবে? মমিন হতে হবে, মমিন। সেই মমিনটা হতে হবে পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, তাওহীদের ভিত্তি ইমান রাখতে হবে, শিরিক বর্জন করতে হবে, বেদাত বর্জন করতে হবে, কোরআনের পূর্ণ বিধান সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা অত্যন্ত আনন্দিত আজকে যখন ইহুদি খ্রিস্টানরা মেয়ে লোকদেরকে গোমরা করতে চায়, মেয়ে লোকদের মাধ্যমে পুরো জাতিকে গোমরা করতে চায়, আর সেই সময় এই মেয়ে লোকের মাদ্রাসাগুলোর দ্বারা একদল আলেমা তৈরি করা হচ্ছে, যারা এই জাতির সন্তানদেরকে পালবে, যারা একটা পুরুষ হেদায়েত পাওয়া মানে একটা মানুষ হেদায়েত পাওয়া, আর একটা মহিলা হেদায়েত পাওয়া মানে কি? একটা পরিবার হেদায়েত পাওয়া যায়, ঠিক কিনা? কাজে মনে রাখতে হবে এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছেন তারা ধন্য, বিরোধিতা করবেন না। পাহাড়ের সঙ্গে যদি কেউ মাথা ধাক্কায় পাহাড় ভাঙ্গে না, মাথা ভাঙ্গে? ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসাগুলোর সঙ্গে জড়িত থাকবেন, সাহায্য করবেন, বিরোধিতা করবেন না, ভুল ধরার চেষ্টা করবেন না। আমি বলি একটা কাগজের টুকরা যদি রাস্তায় পাওয়া যায়, একটা যত বড় পাপি হোক সে করে কি কাগজটা তুলে নেয়, ময়লাটা পরিষ্কার করে বুকে চুমু খায়, ঠিক কিনা? একটা কাগজের টুকরা যদি এত মূল্য হতে পারে, যে আলেমদের বুকে কোরআনুল করিম রয়েছে, যে হাফেজের বুকে কোরআন রয়েছে, ওই আলেমও কোন ভুল করতে পারে, গায়ে কাদা লাগতে পারে, তুমি কি কাদা লাগলে ছড়াইবা না কাদা মজা বুঝে মুছে ঝাড়ে মুছে বুকে লাগাইবা? কোনটা করবা? বুকে লাগাও, বুকে লাগাও, কাজে লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কোরআনকে বুকে লাগিয়েছেন, লিখেছেন, পড়েছেন, ইতিহাস সাক্ষী। ওসমানের উপর যখন হামলা হল, পিছন থেকে খঞ্জর বুকে ঢুকিয়ে দেওয়া হল, ওনার রক্ত, ওনার রক্ত, সামনে কোরআন খোলা ছিল, কোরআনের বুকে গিয়ে দরদর করতে পড়তে শুরু করলো। এরপরে যখন তিনি ঢলে পড়লেন, সামনে ডান দিকে নয়, পিছন দিকে নয়, বাম দিকে নয়, রেহারে সামনে কোরআন খোলা ছিল, কোরআনের গায়ে উপর হয়ে পড়লেন, যেন কোরআন বলছে উসমান সারা জীবন তুমি আমাকে জড়িয়েছিলে, আজকে আসো আমি তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে নিচ্ছি। ওসমানের সাক্ষী কেয়ামতের মাঠে খোদ কোরআনুল কারীম হয়ে জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এক একজন শহীদের সাক্ষী এক একটা হবে, কারো সাক্ষী তীর হবে, তরবারি হবে। ওসমান এমন একজন মজলুম শহীদ যার শহীদদের সাক্ষী খোদ কোরআনুল কারীম নিজে হয়ে জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বুকে লাগাও, কোরআনকে কায়েম করো। আজকে কোরআন সমাজে রাষ্ট্রে সব জায়গায় হুকুম চলবে কার, এটা বুঝতে পেরেছেন? এইটাই আমার বোঝার উদ্দেশ্য ছিল যে কোরআনটা শুধুমাত্র মসজিদে ঢুকাবার জন্য নয়, কোরআন তাবিজ বানাবার জন্য নয়, কোরআন কেয়ামতের মাঠে অভিযোগ করবে তাবিজ বানায়া যাতা হো আঁখো মে লাগায়া যাতা হো তাকো মে সাজায়া যাতা হো। কোরআন কিয়ামতে বলবে রব্বে আলামিন আমাকে দিয়ে তাবিজ বানায় গলায় ঝুলাইতো, আমাকে দিয়ে খালি জিনবুত ছড়াইতো, আমাকে তা আমাকে সুন্দর গিলাপে লাগাইয়া তারপরে তাকে সাজাই রাখতো, আমাকে চুমু খাইতো খালি, আমার বিধান মানতো না। ও মুসলমান শুনে রেখো, তোমার ঘরে যদি একজন মেহমান আসে অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেকটা বাইরে, তুমি বলবা ওই বেটা বেঢঙ্গা, হয়তো পুরো বাইরা নার ভিতরে ঢোক। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফাতান, এ মুসলমান ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো, অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, আদালতে মানবো না, মসজিদে মানবো, এইরকম চলবে না, গোজামিল চলবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কিছু মানবা কিছু মানবা না, এটা চলবে না। আল্লাহর কাছে বলছেন তারা বলে যারা কিছু মানবে কিছু মানবে না, মাঝখানে আর একটা তৃতীয় রাস্তা তৈরি করবে, কিছু ইসলাম কিছু ইংরেজ মিলাইয়া একটা মধ্যমপন্থী রাস্তা তৈরি করবে। এই দুইয়ের মাঝখানে যারা আর একটা তৃতীয় রাস্তা তৈরি করতে চায়, আল্লাহ বলছেন আইকা হুমুল কাফিরুন হাক্কা, ওরা একর হক কাফির। ওরা কি? সূরা নিসার 150-151 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হক কাফির। আমরা পিওর মুসলিম হতে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই সময়টা আসলে আমার সময় না, এই জন্য কথা এলো মনে, তারপরে যে পোকা ডিস্টার্ব করছে, মাইকে ডিস্টার্ব করছে, গলাটা সব শেষ করলে কালকে জুমা করাইতে হবে, জুমার পরে একটা বক্তব্য আছে এক জায়গায়, এরপরে আবার আর একটা মাহফিল আছে, এইভাবে তো শেষ করা সম্ভব না। এই জন্য অনেক জরুরি কথা এখনো ছিল, কারণ এই সমাজে অনেক বেদাত আছে, মানুষেরা বেদাত করে সবের কাজ মনে করে, কি মনে করে? আপনি কালকে সকালে গেলে বেদাতি মৌলবীরা বলবে কি, আরে বেদাত কি, সব বেদাত বেদাত নাকি? এই যে মাইক নবীর যুগে ছিল না উনি ওয়াজ করে গেলেন, মোবাইল নবীর যুগে ছিল না, প্লেন ছিল না উনি হজ করতে গেলেন প্লেনে করে, এই যে বেদাত না? আরে বেটা এইটা যদি বেদাত হয় তাহলে তুইও বেদাত, আমিও বেদাত, তোর বাপ বেদাত, তোর মা বেদাত, আমরা বেদাত। কি জন্য? নবীর যুগে কেউ ছিলাম না, তো নবীর যুগে কেউ ছিল না, সব বেদাত হলে এই বেদাত না। বেদাত কাকে বলে বুঝতে হবে, বেদাত হচ্ছে আল্লাহর নবীর যুগে যেটা ইবাদত রূপে ছিল না ওই রকম কোন নতুন ইবাদত সবের উদ্দেশ্যে তৈরি করার নাম কি? এবাদত তৈরি করা। মোবাইল কোন এবাদত করি না, মাইক কোন এবাদত না, প্লেন কোন এবাদত না, এবাদত কি? এবাদত হচ্ছে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মিলাদ মিলাদ, দোকান শুরু করার সময় মিলাদ, আর পরে বেজাল মাল বিক্রি করে, হারাম মাল বিক্রি করে, চোরা কারবারি করে, শুরু করলো মিলাদ দিয়া, সিনেমা হল শুরু করে মিলাদ দিয়া। ও মুসলমান, এই সমস্ত হলো বেদাত, এই বেদাত গুলো বর্জন করো, আল্লাহর সুন্নাকে ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।